সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব বদরপুর ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আমার সম্মানিত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার প্রাণপ্রিয় সমাজের মূল নিয়ামক শক্তি যুবক কিশোর শিশু ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এর মধ্যে পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দক্ষিণ পূর্ব বদরপুর ফোরকানিয়া মাদ্রাসার অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামাই কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে দ্বীনের অনেক মৌলিক বিষয় সম্পর্কে আমাদেরকে আলোচনা শোনার এবং এ পর্যন্ত তৃতীয়বার আপনাদের সামনে আমি গুনাহগার, সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার জন্য হাজির হওয়ার আপনাদের থেকে দোয়া নেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এজন্য সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা দালালত করেছে, প্রমাণ করেছে যে কোরআনে কারিম শোনার জন্য, কোরআনে কারিমের তাফসির শোনার জন্য আমাদের এই দক্ষিণ পূর্ব বদরপুরের এই এলাকার বাইদের খুব আগ্রহ আছে এখনো, এই কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ। কি আগ্রহ আছে নাকি শীত বেশি? আজকে শীত অন্য দিনের তুলনায় একটু কম ইনশাআল্লাহ। আর ইমানের পাওয়ার বাড়তে থাকলে শীত তো আরেক রাস্তা দিয়ে পালায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান যদি দেখত যে এই রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, শয়তান এই রাস্তা দিয়ে না যায়, অন্য রাস্তা দিয়ে চলে যেত। কেন যাইত? ওমরের মধ্যে কি শক্তিটা ছিল, কি পাওয়ারটা ছিল? ইমানি পাওয়ার, ইমানি শক্তি। ইমানি শক্তিটা এত মজবুত ছিল যেই শক্তির কারণে ইবলিস দেখলে ভয়ে এক রাস্তা দিয়ে না এসে আরেক রাস্তা দিয়ে চলে যেত। আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণ পূর্ব বদরপুরের ভাইদের ইমানি শক্তি এত বেশি, শয়তান মনে হয় আজকে এসব এলাকা দ্বারে কাছে আশেপাশে কোথাও শয়তান, আলহামদুলিল্লাহ শয়তান ইমানি শক্তির ভয়ে এবং এই তাফসীরুল কোরআন মাহফিলের ভয়ে শয়তান আজকে এই এলাকা থেকে অনেক দূরে চলে গেছে ইনশাআল্লাহ। আমরা আজকের তাফসিরুল কোরআন মাহফিলে যে সূরাটি একটি আয়াতের তাফসির করব, সেই সূরা হলো সূরা নূরের 63 নম্বর আয়াতে কারিমার আলোকে আমরা আজকে তাফসিরুল কোরআন মাহফিলের তাফসির করব ইনশাআল্লাহ। আমরা বেশি আয়াতে কারিমা ধরলে অল্প সময়ের আলোকে আমরা শেষ করতে পারবো না, এই জন্য আয়াত নিলাম আজকে একটাই, সূরা আন-নূরের 63 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমাটার আলোকে আমরা অল্প সময় আপনাদেরকে রাত বেশিক্ষণ পর্যন্ত বেশি দীর্ঘায়িত করব না, এই অল্প সময়ে আমরা এই আয়াতে কারিমার আলোকে কিছু বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসতে রাজি আছেন কি না? সবাই মনে হয় নাই নাকি? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো আল্লাহ পাক বলার এবং শোনার তৌফিক দান করুন। মাঝখানে যদি ঘুম এসে যায় কি করবেন? যদি কথা বলার মাঝখান দিয়ে ঘুম এসে যায় তখন আশেপাশে যদি দেখেন কোনো ভাইয়ের ঘুম আসতেছে তো পাশের ভাই একটু নড়াচড়া দিবেন, আবার ধাক্কা মেরে ফেলাই দিবেন না, একটু যাতে ঘুম না আসে, যাতে কোরআনের মাহফিল কোরআনের কিছু কথাবার্তা শুনতে পারেন, কিছু উপকৃত হতে পারেন, এই জন্য এক ভাই আরেক ভাইকে একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কি ঠিক আছে তো? আচ্ছা, প্রথমে ক্লাস শুরু করার আগে গত বছরের পড়া নিতে হবে না? গত বছর যেগুলো পড়া দিয়ে গেছি আগে তো সেই পড়াগুলো নিতে হবে, তারপরে নতুন পড়া শুরু হবে। গত বছর এই তাফসিরুল কোরআন মাহফিলে আমরা কি বিষয়ে আলোচনা করছি বলেন তো দেখি? পড়া তো পরে, আগে কি বিষয়? জি, এই যে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তাওহীদ এবং শিরক, তাওহীদ এবং শিরক একটা আরেকটার বিপরীত, মানে তাওহীদের আলোচনা আসলে শিরক আসবে, শিরকের আলোচনা আসলে তাওহীদ আসবে, কারণ তাওহীদ না বুঝলে শিরক বোঝা যাবে না, শিরক না বুঝলে তাওহীদ বোঝা যাবে না। আমরা গত বছর এই তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা করছিলাম কয় ঘন্টা বলেন তো দেখি? মাশাআল্লাহ, স্মরণ শক্তি গ্রামের বাইদের এত বেশি, মনে আছে প্রায় 4 ঘন্টা আলোচনা করছি, এবং এটা এই যাবৎকালের আমার সর্বোচ্চ বেশি সময়ের আলোচনা, যে দক্ষিণ পূর্ব বদরপুরের আলোচনা, এই রেকর্ড এখনো ভাঙে নাই, এটাই সর্বোচ্চ আলোচনা। তাহলে আমরা তাওহীদ এবং শিরকের উপরে গত তাফসিরুল কোরআন মাহফিলে প্রায় 4 ঘন্টা পর্যন্ত আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে যে আয়াতে কারিমাটা আমরা নিয়েছি, এই আয়াতে কারিমাটার বিষয়বস্তু হলো এত্তেবা ও সুন্নাহ, এটা হলো সুন্নতের এত্তেবার উপরে। তা আজকের তাফসিরুল কোরআন মাহফিলের আলোচ্য বিষয় হবে সুন্নত এবং বেদাত। আজকের আলোচনার বিষয় সুন্নত আর বেদাত। ওই তাওহীদ আর শিরক যেমন, তাওহীদ বুঝতে হলে শিরক বুঝতে হয়, শিরক বুঝতে হলে তাওহীদ বুঝতে হয়, ঠিক একইভাবে সুন্নত বুঝতে হলে বেদাত বুঝতে হয়, বেদাত বুঝতে হলে সুন্নত বুঝতে হয়। এজন্য সুন্নতের আলোচনা করলে পাশাপাশি বেদাতের আলোচনা আসবে, আর বেদাতের আলোচনা করতে গেলে পাশাপাশি সুন্নতের আলোচনা আসবে। এজন্য আমরা এই বিষয়ের উপরে দেখি আজকে আল্লাহ পাক কতক্ষণ আমাদেরকে তৌফিক দেন। আপনারা যতক্ষণ থাকতে পারেন ইনশাআল্লাহ ততক্ষণ এই তাওহীদ, এই সুন্নত এবং বেদাতের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। কি ফজর পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এই গ্রামের ভাইয়েরা কত ভালো, দেখেন ফজর পর্যন্ত যদি আলোচনা করি কোরআন সুন্নার আলোচনা শুনতে রাজি আছেন। আল্লাহ পাক এই গ্রামটাকে কোরআন সুন্নার গ্রাম হিসাবে আল্লাহ কবুল করে নিন, এই গ্রামকে শিরক মুক্ত তাওহীদের গ্রাম হিসাবে আল্লাহ কবুল করে নিন, এই গ্রামকে বেদাত মুক্ত সুন্নতের গ্রাম হিসাবে আল্লাহ কবুল করে নিন। আমরা তাহলে শুরু করি আলোচনা। আমাদের আলোচনায় 4টা অংশ থাকবে, এক নম্বর আলোচনা হবে সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, সুন্নত কি জিনিস, বেদাত কি জিনিস, আগে তো এটা চিনতে হবে, সুন্নতটা কি বেদাতটা কি। দুই নম্বর, সুন্নতের দ্বারা উপকার কি, বেদাতের দ্বারা ক্ষতি কি। কোরআন এবং সুন্নায় আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলছেন, সুন্নত আমল করলে কি উপকার হবে আর বেদাত করলে আমার জীবনের ক্ষতিটা কি হবে। তিন নম্বর হইল, আমাদের এই বাংলাদেশের সীমানার মধ্যে, যেটা হয়তো আপনাদের এলাকায় থাকতেও পারে নাও থাকতে পারে, আপনাদের এলাকার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার এই এলাকার সকল আলেম ওলামা সকল মুসলমান আমার ভাই, এজন্য আপনাদের সাথে কোনো দলের সাথে কোনো মতের সাথে কোনো পীর সাহেবের সাথে কোনো বুজুর্গের সাথে কারো সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমার দ্বন্দ্ব এক জায়গায়, আমার দ্বন্দ্ব শেরেকের সাথে, আমার দ্বন্দ্ব বেদাতের সাথে, কোনো ব্যক্তির সাথে দলের সাথে কোনো মুসলমান ভাইয়ের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব হইল শেরেকের বিরুদ্ধে, আমাদের দ্বন্দ্ব হইল বেদাতের বিরুদ্ধে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার কোনো ভাই কিন্তু আমার কথা রাগ করার কোনো সম্ভাবনা নাই, কারণ আপনাদের এলাকার কোনো ভাইয়ের বিরুদ্ধে না আমি, সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, তো তাদের বিরুদ্ধে কোনো আলোচনা হবে না, বরং তারা আমার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরো গাঢ় হবে। কারণ বাংলাদেশে এমন কোনো মুসলিম নাই যে মুসলিম বলে যে আমি সুন্নত মানি না, এরকম মুসলমান বাংলাদেশে আছে নেই, সবাই সুন্নত চায়। আচ্ছা, এমন কোন মুসলমান আছে কিনা যে মুসলমান কয় যে আমি বেদাত করতে চাই, এরকম মুসলমান আছে নেই? তাহলে আমি যে জিনিস আলোচনা করব এই ব্যাপারে বাংলাদেশের সবাই একমত, সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনার সাথে বাংলাদেশের কারো কোনো দ্বিমত নাই, আলহামদুলিল্লাহ। কত সুন্দর আলোচনা, দেখেন সুরা বাংলাদেশ এক। তাহলে আজকের আলোচনার দ্বিতীয় বিষয় কি, যে দ্বিতীয় হলো এটা করলে লাভ কি, সুন্নত আমল করলে লাভ কি আর বেদাত করলে ক্ষতিটা কি। তিন নম্বর, আমাদের দেশের প্রচলিত কিছু বেদাত, যেগুলো আমাদের দেশে বেদাত কিন্তু অনেক মুসলিম ভাই হয়তো না জানার কারণে বা বিভিন্ন কারণে এইগুলোকে পালন করে থাকেন। তাহলে এগুলো কিছু সূত্র দরাই অঙ্ক দুই একটা করায় দিতে হবে, অঙ্ক যদি একটা দুটা করায় দিতে পারি তো দেখবেন যে বাকিগুলা স্টুডেন্ট মেধাবী হইলে নিজে নিজে সব করে ফেলতে পারে। এক সূত্রের একটা অঙ্ক, এ প্লাস বি হোল স্কোয়ারের একটা অঙ্ক করায় দিবেন, বাকিগুলা স্টুডেন্ট নিজে নিজে করে ফেলবে। তাহলে আমরা বেদাত যদি কয়েকটা ধরায় দিতে পারি, দেখবেন যে বাকিগুলো আপনি বাড়িতে যাই ঘরে বসে নিজে নিজে হিসাব করে সব অঙ্ক মিলাই ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে তিন নম্বর গেল বাংলাদেশের প্রচলিত কিছু বেদাত। চতুর্থ নম্বরে আমরা প্রশ্ন উত্তর পর্ব থাকবে, আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জানার থাকলে সেটা আপনারা লিখিতভাবে দিবেন, আমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আজকের এই অষ্টম তাফসীরুল কোরআন মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এই যে চারটা পর্ব বললাম, এই চারটা পর্ব পর্যন্ত ধৈর্য ধরে শোনার আগ্রহ সবার আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আচ্ছা, প্রথমে আপনারা বলুন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? এই দিকের ভাইদেরকে মনে খাওয়ার জন্য বানাইছে নাকি? আপনাদেরকে কি জন্য বানাইছে? আর আপনাদেরকে বোঝা গেল দুজন একই গ্রুপ নাকি? এই পাশের বাইরে এই পাশের বাইরে এক গ্রুপ, তাহলে সবাইরে আল্লাহ একই উদ্দেশ্যে বানাইছে নাকি? নাকি কাউকে ঘুমানোর জন্য বানাইছে, কাউকে আবাদতের জন্য বানাইছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা আয-যারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতিকে লক্ষ্য করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ও দুনিয়ার যত জিন জাতি আছ, যত মানব জাতি আছ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি, একটা মাত্র উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। সেই উদ্দেশ্যটা হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ, কি আল্লাহর গোলামি করতে বানাইছেন আল্লাহ পাক, এটাতে আপনারা খুশি না নারাজ? মাশাআল্লাহ, আল্লাহর কত অনুগত বান্দা যে আল্লাহ গোলামির জন্য বানাইছেন আর আমরা গোলামি করার জন্য খুশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অসংখ্য জায়গায় দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছি এবং তোমাদের শরীরটাকে, তোমাদের গঠনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের উপযোগী করে বানাইছি। তোমাদেরকে আমার ইবাদতের জন্য যত কিছুর দরকার সব কিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ জমিনের মধ্যে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা যদি আমাদের শরীরের দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরটাকে ইবাদতের উপযোগী করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীরটাকে ইচ্ছা করলে লোহার মতো শক্ত করে খাড়া করে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শরীরটাকে জোড়া জোড়া করে আঁকা বাঁকা করার জন্য, ঘুরানো ফিরানোর জন্য, বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া বানিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জোড়া জোড়া যদি না বানাইতেন, আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারতাম না। যদি এই কোমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্ত করে বানাই দিতেন, আমি আপনি হাজারো চেষ্টা করলেও রুকু করতে পারতাম না। যদি হাঁটুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে সোজা করে বানাই দিতেন, আমি আপনি হাজারো চেষ্টা করলেও একটা সেজদা করতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে শুরু করে পা পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে বানাইছেন, যাতে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চতুর্দিকে আমার মাখলুকাতের দিকে তুই তাকাই দেখ, আমি আল্লাহ চতুর্দিকের মাখলুকাত গুলাকে কেমন করে বানাইছি। আমার কিছু কিছু মাখলুকাতের দিকে তাকাই দেখ, আমার মাখলুকাত গুলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র দাঁড়াই দাঁড়াই আমি আল্লাহর ইবাদত করে, জীবনে একবার ইচ্ছা করলে রুকুও করতে পারে না, জীবনে একবার ইচ্ছা করলে সেজদাও করতে পারে না, জীবনে একবার ইচ্ছা করলে বৈঠকও করতে পারে না। এরকম আমার জমিনে কোটি কোটি মাখলুকাত আছে। সুবহানাল্লাহ। ওই মাখলুকাত গুলা কোনগুলা বলেন তো দেখি? কোটি কোটি গাছপালা আল্লাহর জমিনে দাঁড়ায় রয়েছে, এগুলা সবগুলা কে? আমি গাছ কোনোদিন বেঁকে আমি নাই। যত গাছ আছে পৃথিবীতে সবগুলো কি করে? কেয়াম করে, দাঁড়ায় থাকে। এগুলো রুকুও করতে পারে না, বৈঠকও করতে পারে না, সেজদাও করতে পারে না, সব সময় কিভাবে আছে? দাঁড়ানো অবস্থায় আছে। আল্লাহর এই মাখলুকাতটাকে আল্লাহ পাক এভাবে দাঁড়ায় রাখছেন। আরেক ধরনের মাখলুকাত আল্লাহর জমিনে আছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র রুকু অবস্থায় আল্লাহর জিকিরে রত আছে, জীবনে একবার কিয়াম করতে পারে না, জীবনে একবার সেজদা করতে পারে না, জীবনে একবার বৈঠকও করতে পারে না। এই মাখলুকাত গুলো চিনেন নাকি? চিনেন? চতুষ্পদ জন্তুগুলা, গরু, ছাগল, ভেড়া, মহিষ, উঁট, কোটি কোটি আল্লাহর এই মাখলুকাত আছে যারা রুকু অবস্থায় আল্লাহ রাখছেন। আল্লাহর এই জমিনে কোটি কোটি মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় রেখে দিয়েছেন। এই মাখলুক গুলো জীবনে একবার দাঁড়াইতে পারে না, জীবনে একবার বৈঠক করতে পারে না, জীবনে একবার রুকু করতে পারে না, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শুধু সেজদার মধ্যে আছে, এরকম মাখলুকাত গুলো চিনেন নাকি? কোনগুলা? এই যে যেগুলা মাটির সাথে মিশে মিশে চলে, সাপ বিচ্ছু এই জাতীয় অসংখ্য প্রাণী, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সেজদারত অবস্থায় রাখছেন, সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে এমন অসংখ্য মাখলুকাত আছে যেই মাখলুকাত গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ অবস্থায় বৈঠক অবস্থায় রেখে দিয়েছেন, এরা জীবনে কিয়ামও করতে পারে না, রুকুও করতে পারে না, সেজদাও করতে পারে না, বৈঠকরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এই মাখলুকাত গুলো চিনেন নাকি? জি, এই মাখলুকাত চিনেন? জি, এই মাখলুকাত গুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড় পর্বত, লক্ষ লক্ষ পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ অবস্থায় বৈঠক অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন, বিশাল বিশাল পাথরের টুকরা, পাথরের খণ্ড আল্লাহ রাব্বুল আলামিন কুউদ অবস্থায় বৈঠক অবস্থায় রেখে দিয়েছেন, এই পাহাড় পর্বত পাথরগুলো বসে বসে কুউদ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুকাত সৃষ্টি করেছেন যেই মাখলুকাতকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমাকে তোমার রবের ব্যাপারে ধোকায় ফেলে দিয়েছে? আল্লাযী খলাকাকা, যেই রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন বানাইলেন, ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে তোমার গঠনকে মাথা থেকে পা পর্যন্ত কত সুবিন্যস্ত করেছেন, তোমার নাকটাকে এই জায়গায় সেটিং না করে যদি পিছনের দিকে সেটিং করা হইতো, তোমার চোখ দুটাকে এই জায়গায় সেটিং না করে দুই চোখ যদি দুই দিকে দেওয়া হইতো, তোমার মুখটা এখানে না দিয়ে যদি পিছনের দিকে দেওয়া হইতো, যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেটিং করা হইতো, তোমাকে কেমন দেখা যাইতো, আর তোমার যাবতীয় কাজের ব্যাপারে কত সুবিধা অসুবিধা ছিল। আল্লাহ বলেন, বান্দা চিন্তা করে দেখো, তুমি একটা খাবার খাইবা, ওই খাবারটা খাওয়ার আগে কত জায়গার রিপোর্ট নিতে হয়, খাবারটা খাওয়ার আগে সর্বপ্রথম তোমার নাকের রিপোর্ট নিতে হয়, তোমার এই খাবারটা যখন নাকের কাছে আনবা, নাক তোমাকে এক সেকেন্ডের মধ্যে রিপোর্ট দিয়ে দিবে, খাবারটা বাসি খাবার না টাটকা খাবার। আমাদের যখন রক্ত পরীক্ষা করাইতে যায়, প্রস্রাব পরীক্ষা করাইতে যায়, সাথে সাথে রিপোর্ট দেয়, বলে যে সকালে দিলে বিকালে আসিয়েন, কালকে আসিয়েন, তিন দিন পরে আসবেন, এক সপ্তাহ পরে আসবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মেশিন বসাই দিয়েছেন এক সেকেন্ডে রিপোর্ট ক্লিয়ার, খালি আনি ধরবেন, বলে দিবে এই খাবার বাসি খাবার নাকি টাটকা খাবার, নাক রিপোর্ট দিয়ে দিল খাবার ঠিক আছে, এরপরে রিপোর্ট নিতে হবে চোখের রিপোর্ট, চোখ ওই খাবারটা দেখে বলে দিবে এটা হালাল খাবার নাকি হারাম খাবার, এটা শক্ত খাবার নাকি নরম খাবার, এই খাবারের যাবতীয় গুণাগুণ চোখ এক মিনিটের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে চোখগুলা রিপোর্ট দিয়ে দিবে। আপনি চোখের রিপোর্টও পাই গেলেন, নাকের রিপোর্টও পাই গেলেন, এরপরে আপনি খানা খাওয়ার জন্য তার সামনে দিয়ে, চোখের সামনে দিয়ে, নাকের সামনে দিয়ে মুখের দিকে দিবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চোখগুলাকে অন্য জায়গায় সেটিং করতেন, নাকটা অন্য জায়গায় দিতেন, মুখটা অন্য জায়গায় দিতেন। আপনি রিপোর্ট নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় নেওয়া লাগতো। নাকটা যদি পিছনে হইতো, খাবারটা আগে পিছনের দিকে নিয়ে যাইতে হইতো। নাক রিপোর্ট দেওয়ার পরে চোখগুলো যদি দুই দিকে হইতো, চোখের কাছে আনতে হইতো, তারপরে যাই আপনি সামনের দিকে খাবারটা আনতে হইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এক জায়গায় এট এ টাইম তোমার সব রিপোর্টও হয়ে যাচ্ছে, খাবারও হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তোমারে আমি আল্লাহ কত সুন্দর করে, কত ডিজাইন করে, কত স্টাইল করে, আহসান তাকবীম বানিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম। দুনিয়ার মানুষ আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহর দাসত্ব করবি, এই জন্যই তোরে আমি এত সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার বানানোর মূল উদ্দেশ্যটা কি? আমাকে আপনাকে বানাইছেন কেন? ইবাদতের জন্য। কিন্তু ইবাদত নিজের ইচ্ছা মতো করলে ইবাদত আল্লাহ কবুল করবেন কিনা? ইবাদত যদি নিজের ইচ্ছা মতো করতে থাকেন, আল্লাহ পাক ইবাদত কবুল করবেন? ইবাদত কবুল করতে হলে, আল্লাহর গোলামি করতে হলে একটা নিয়ম পদ্ধতি অনুসরণ করতে হবে। ওই নিয়ম পদ্ধতি অনুসরণ করে যদি ইবাদত বন্দেগি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদতটা কবুল করেন। ওই নিয়ম পদ্ধতির বাহিরে গিয়ে যত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। ওই ইবাদত কবুল করার যেই পদ্ধতিটা, ওই নিয়ম পদ্ধতিটার নাম হলো ইত্তেবাউস সুন্নাহ। ওই পদ্ধতির নাম কি? ইত্তেবাউস সুন্নাহ। অর্থাৎ ইবাদতটা যদি সুন্নতের মাপকাঠিতে হয়, সুন্নত অনুসারে হয়, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আর যদি সুন্নতের মাপকাঠিতে না হয়, ওই ইবাদত সারা জিন্দেগি করে যাবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে ইত্তেবা ও সুন্নাহ বুঝছেন? এবার মানে আল্লাহর ইবাদতটা কেমনে করবেন, আল্লাহর ইবাদত করার পদ্ধতিটা কি, এই পদ্ধতিটার নাম হলো ইত্তেবা ও সুন্নাহ। মানে সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা। এবার আসেন, সুন্নত কাকে বলে আর সুন্নতের বিপরীত বেদাত কাকে বলে? প্রথমে আসেন, সুন্নত কাকে বলে? সুন্নত শব্দের অর্থ হল তরিকা, পদ্ধতি, সিস্টেম। সুন্নত অর্থ হল তরিকা, সুন্নত অর্থ হল পদ্ধতি। তো কার পদ্ধতিকে সুন্নত বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, ওই পদ্ধতিটাকে বলা হয় সুন্নত। আচ্ছা, সুন্নত আর হাদিস দুটা এক জিনিস না দুই জিনিস? সুন্নত আর হাদিস এই দুটা এক জিনিস না দুই জিনিস? মুহাদ্দিসিনে কেরামের কাছে, ফুকাহায়ে কেরামের কাছে বিষয়টা নিয়ে একতলাফ আছে। উসুলে ফেকার দৃষ্টিতে সুন্নত আর হাদিস একই জিনিস, কিন্তু মুহাদ্দিসিনদের দৃষ্টিতে সুন্নত আর হাদিসের মধ্যে কিছু পার্থক্য আছে। হাদিস হলো একটা ব্যাপক আম শব্দ, আর সুন্নত হলো একটা খাস শব্দ। মুহাদ্দিসিনদের মতে হাদিস যদি বলা হয়, ওই হাদিস দ্বারা কোরআনকেও বোঝায়, সুন্নাকেও বোঝায়। হাদিস বললে কোরআনকেও বোঝায়, সুন্নাকেও বোঝায়। কোরআনের আরেক নাম কি? কোরআনের আরেক নাম হাদিস। কোরআনে কারিমের আরেক নাম হাদিস। হাদিস মানে লেটেস্ট, আধুনিক। কোরআনে কারিমও কিয়ামত পর্যন্ত আধুনিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতও কিয়ামত পর্যন্ত আধুনিক। এই জন্য দুটাই হাদিস। আল্লাহ পাক সূরা আয-যুমারের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকটে আহসানুল হাদিস নাজিল করছেন। ওই আহসানুল হাদিস মানে হলো কোরআনে কারীম। তাহলে যদি কেউ বলে বাইরে আমি হাদিস মানি, আমি হাদিস মানি, এটার অর্থ হলো আল্লাহর এই বান্দা কোরআনও মানে সুন্নাও মানে। কিন্তু মাঝে মাঝে আমরা কোনো কোনো ভাইকে মূর্খতা সুলভ বলতে শুনি যে আরে মিয়া তুমি হাদিস মানো, হাদিস মানো, কোরআন যাবে কই, তুমি তো কোরআন মানো না। তাহলে বোঝা যায় হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্নাহ। আল্লাহর কথাগুলাকে বলা হয় আল্লাহর হাদিস, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলাকে বলা হয় নবীর হাদিস। তাহলে বুঝতে পারলাম হাদিস বললে কোরআনও বোঝায় সুন্নাহ বোঝায়, কিন্তু সুন্নাহ বললে কোরআন বোঝায় না। কথাটা বুঝতে পারছেন? তাহলে সুন্নাহ আর হাদিসের তফাত আছে। হাদিস মানে কোরআন, হাদিস মানে সুন্নাহ, কিন্তু সুন্নাহ বললে কোরআন বোঝায় না। শুধু সুন্নাহকে বোঝায়, হাদিসকে বোঝায়, রাসূলের হাদিসকে বোঝায়। এবং এটাকে আরো সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন, এইভাবে যতবার জীবনে খুতবা দিতেন প্রত্যেক খুতবার শুরুতে বলতেন আম্মা বাদ ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, ফা ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, দুনিয়ার সবচেয়ে কল্যাণকর হাদিস, সবচেয়ে উত্তম হাদিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি নাম দিছেন কি খাইরুল হাদিস, খালি হাদিস না, হাদিসের বাপ। বুঝতে পারছেন? মানে খালি হাদিস না, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন খাইরাল হাদিস। আবার আরেক রাওয়ায়েতে আসছে ফা ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ, নবী সাল্লাল্লাহু বলেন আসদাকুল হাদিস, হাদিসের মধ্যে সবচেয়ে সত্যবাদী হাদিস হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছেন লা রাইবা ফি, এমন এক কিতাব নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে যেই কিতাবে সন্দেহ নাই, মিথ্যার সম্ভাবনা নাই, ওই কিতাব হলো আসদাকুল হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলতেছেন কোরআন হলো খাইরুল হাদিস, কোরআন হলো আসদাকুল হাদিস। তাহলে কোরআনে কারিমও হাদিস, হাদিস হলো ব্যাপক। আবার হাদিস বললে আকিদা বোঝায়, সুন্না বললে ফেক বোঝায়, এটা আরেকটা তফাত, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। হাদিস বললে আকিদা বোঝায়, সুন্না বললে ফেক বোঝায়। মানে কেউ যদি বলে আমি হাদিস অনুসরণ করি, অর্থাৎ তিনি আকিদার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং সুন্নার পদ্ধতি ফলো করেন, এটা আকিদার কথা। কেউ যদি বলে আমি সুন্নত মানি, সুন্নত অনুসরণ করি, অর্থাৎ আমি ফিকহের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নত আছে, আমলযোগ্য যত হাদিস আছে, সবগুলো আমি আমল করি। সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? মানে হাদিস আর সুন্নতের পার্থক্য বলতেছি, যে হাদিস বললে আকিদা বোঝায়, আকিদার ক্ষেত্রে হাদিস, আর সুন্নত বললে ফেক বোঝায়। হাদিস আর সুন্নতের আরেকটা পার্থক্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো কথা কাজ অনুমোদন আছে, সেটা আমলযোগ্য গুলো হাদিস, আমলযোগ্য নয়, মানে যেগুলো আমল করা লাগে না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটছে, সেগুলো হাদিস। কিন্তু সুন্নত বললে শুধুমাত্র আল মামুল আলাইহা, যেগুলো শুধু আমলযোগ্য সেগুলোকে বলা হয় সুন্নত। এজন্য তিনজন ইমাম ছিলেন, বড় বড় ইমাম। একজন ইমামের নাম ছিল সুফিয়ান আস-সাউরি, একজন ইমামের নাম ছিল ইমাম আওজাই, একজন ইমামের নাম ছিল ইমাম মালিক। তো একজন হাদিস গবেষক বলতেছেন যে ইমাম সুফিয়ান আস-সাউরি যিনি ছিলেন, তিনি ইমামুন ফিল হাদিস লাইসাল ইমাম ফিস সুন্নাহ, সুফিয়ান সাওরি হলেন হাদিসের ইমাম, সুন্নতের ইমাম না। ইমাম আওজাই হলেন ইমামুন ফিস সুন্নাহ লাইসা ফিল হাদিস, ইমাম আওজাই সুন্নতের ইমাম, হাদিসের ইমাম না। আর ইমাম মালিক হলেন ইমাম মালিক ইমাম ফিল হাদিস ওয়া ইমাম ফিস সুন্নাহ, ইমাম মালিক হাদিসেরও ইমাম সুন্নতেরও ইমাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে পার্থক্য করা হয়েছে যে হাদিস আর সুন্নতের ক্ষেত্রে, যে ইমাম সুফিয়ান সাওরি হাদিসের ইমাম সুন্নত সুন্নার ইমাম না, ইমাম আওজাই সুন্নার ইমাম হাদিসের ইমাম না, আর ইমাম মালিক হাদিসেরও ইমাম সুন্নতেরও ইমাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষেপে এক কথায় বলতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আমলগুলো, যেই ইবাদতটা, যেই আমলটা, যেই পদ্ধতিতে যেভাবে করেছেন, এটার নাম হলো সুন্নত। এটার নাম কি? সুন্নত। অর্থাৎ যতগুলো আমল, এই সমস্ত আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই পদ্ধতিতে যেভাবে করেছেন, এই পদ্ধতিটার নাম হলো সুন্নত। আচ্ছা, এবার আসেন, এটার বিপরীত একটা পদ্ধতি আছে, সেটার নাম বেদাত। সেটার নাম কি? বেদাত। বেদাত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেই কাজ করেন নাই, যেই পদ্ধতিতে করেন নাই, ওই পদ্ধতিটার নাম হলো বেদাত। ওই পদ্ধতিটার নাম বেদাত। আচ্ছা, এবার আসেন, সুন্নত আর বেদাতের মধ্যে দলিল পেশ করবে কোনটার, সুন্নতের না বেদাতের? যে বলেন দলিল দিতে হবে কোনটা? সুন্নতের। এইটা ভালো করে বুঝতে হবে সমাজে, সুন্নত আর বেদাত বুঝতে হলে যিনি বলবেন এই আমলটা করা সুন্নত, এই আমলটা করা উত্তম, এটা ইবাদত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা সুন্নত না, এটা বেদাত, তিনি দলিল দেখানো লাগবে না। কারণ দলিল থাকে সুন্নতের, বেদাতের কোনো দলিল থাকে না। দলিল থাকে না বলেই এটা বেদাত। যেমন ধরেন এই পাশের বাড়িটা, পাশের বাড়ির মালিক বলতেছে ভাই এই বাড়িটা আমার, আর আমি ঢাকা থেকে এসে আমি বললাম যে ভাই এই বাড়ি আমার না। এখন আপনারা সবাই মিলে যদি আমাকে ধরেন, হুজুর এই বাড়ি যে আপনার না, দলিল দেখাই যান, এই বাড়ি যে আপনার না, এটা দলিল দেখাই যান। আচ্ছা, আমাকে যদি পুরা বদরপুর গ্রামের মানুষ সবাই ধরেন যে হুজুর বাড়ি এটা যে আপনার না, এটা দলিল দেখাই যান, তা আমি দলিল পামো কই? দলিল নাই দেখি তো বাড়ি এটা আমার না। যদি দলিল থাকতো তাহলে তো বাড়ি এটা আমারই হইতো। তা বাড়ি এটা যার, দলিল দেখাবেন তিনি। কিন্তু আমাদের সমাজে মূর্খতা জাহালত এত বিস্তার লাভ করছে, কয় এটা করা যে বেদাত, কই পাইছো দলিল দেখাও? তো বেদাতের দলিল দেখামো কোথা থেকে? এটা তো দলিলে নাই, খতিয়ানে নাই, ফসদায় নাই, কিচ্ছু নাই, এটা তো বুয়া জিনিস, বাতিল জিনিস আসি ঢুকে গেছে ইসলামের মধ্যে। এটা দলিল থাকলে তো এটা আর বেদাতে হইতো না, এটা সুন্নত হয়ে যেত। অনেক জায়গায় আমাদের ভাইয়েরা আমাদের কাছে ফোন করে, দেখো হুজুর এই যে আমাদের ইমাম সাহেব বলছেন, অমুকে বলছেন, এটা যে বেদাত, কই ফাইছি দলিল দেখানোর জন্য? আমি বলে যে হায় রে, জাহালত কতদূর বিস্তার লাভ করছে যে বেদাতের আবার দলিল কি? কোন জিনিস বেদাত হওয়ার জন্য কোনো দলিল নাই, দলিল নাই বলে বেদাত। যিনি বলবেন এটা সুন্নত, দলিল দিবেন তিনি। কথাটা বুঝতে পারছেন? তাহলে এবার দলিল কে দেখাইবো, বুঝছেন? এটা ক্লিয়ার থাকবেন সবসময়, কোন জায়গায় কে দলিল দেখাবেন। হালাল হারামের ক্ষেত্রে দলিল দেখাইতে হবে হারামের, হালালের দলিল দেখানো লাগবে না। এবাদতের ক্ষেত্রে দলিল দেখাইতে হবে সুন্নতের, বেদাতের কোনো দলিল দেখানো লাগবে না। যদি আজকে সবাই মিলে ধরেন, হুজুর আপনি যে দুপুরে এই বাসায় এসে ভাত খাইছেন, ভাত খাওয়া যে হালাল কই পাইছেন দেখাই যাইতে হইব। ভাত খাইলেন যে আপনি, ভাত খাওয়া যে হালাল কোন কিতাবে পাইছেন, কোরআনের কোথায় পাইছেন, কোন হাদিসে পাইছেন দেখাই যান। আমি কি আপনাদেরকে দেখাই যেতে পারবো? পারবো না। কেন? কারণ হালাল হলো হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করছেন, হারাম করছেন মাত্র চার পাঁচটা দশটা জিনিস। যেই কয়টা জিনিস হারাম আল্লাহ রাব্বুল আলামিন সেই কয়টা জিনিস কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিছেন। এই কয়টা জিনিস বাদ দিলে আল্লাহর জমিনে যত জিনিস আছে সব জিনিস হালাল। আল্লাহ যদি নাম ধরি ধরি বলতেন, ভাত খাওয়া হালাল, রুটি খাওয়া হালাল, শোল মাছ হালাল, রুই মাছ হালাল, কাতলা মাছ হালাল, চিংড়ি মাছ হালাল, মুরগির গোশত হালাল, দেশিগুলা হালাল, পাকিস্তানি হালাল, ইন্ডিয়ান হালাল, সৌদি আরবেরটা হালাল, এরকম নাম ধরে ধরে যদি বলতেন তো এরকম কোরআনে কারিমে আরো দশটা নাজিল করা লাগতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট করে বলে দিছেন যে বান্দা এটা এটা হারাম, বাকি যা আছে সব হালাল। এখন যদি কোনো জিনিসকে আপনি হালাল বলেন কোনো দলিল লাগবে না, কিন্তু যদি আপনি হারাম বলেন দলিল দেখাইবেন আপনি। যিনি বলবেন ভাই এটা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন ভাই এই শুকরের গোশত খিনজির খাওয়া হারাম, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন এটা হালাল তার কোনো দলিল নাই। কথাটা বুঝতে পারছেন? আর এবাদতের ক্ষেত্রে দলিল দেখাবেন যিনি বলবেন ভাই এটা এবাদত, ভাই এটা করা সুন্নত, তিনি দলিল দেখাবেন। যিনি বলবেন ভাই এটা এবাদত না, এটা সুন্নত না, এটা বেদাত, তিনি কোনো দলিল দেখাবেন না, তিনি আরামে বসে থাকবেন। কিন্তু আমাদের সমাজে যারা বলবেন এবাদত তারা দলিল দেখায় না। দলিল দেখাইতে বলে কাদেরকে? আপনি যে এটা বেদাত বলছেন এটা দলিল দেখান। আবার দেখবেন বেদাত অনেক ভাইয়ের কাছে কোনো গুরুত্বই নাই, বলে যে আরে মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসূলের যুগে ছিলা নাকি, এই মাইকের মধ্যে ওয়াজ করতেছো এটাও তো বেদাত, এই মাইক কি রাসূলের যুগে ছিল নাকি, তারপরে এই যে প্যান্ডেলের নিচে বসে আছো এই লাগ দিছ এগুলো তো সব বেদাত। মানে বেদাতের কোনো গুরুত্ব নাই এটা বোঝানোর জন্য এই কথা বলে। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা বেদাতের নীতিমালা জেনে রাখুন, বেদাত হয় শুধুমাত্র আমলের ক্ষেত্রে, বেদাত হয় এবাদতের ভিতরে, বেদাত হয় আমলের ভিতরে, আমলের উপকরণের মধ্যে কোনো বেদাত হয় না। আমলের জন্য যা তৈরি করবেন কোনো বেদাত হবে না। অর্থাৎ এবাদতের ভিতরে কোনো কিছু ঢুকাইলে সেটার নাম বেদাত, কিন্তু এবাদতের জন্য যা কিছু করবেন এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনি মসজিদে সুন্দর করে টাইলস লাগান উন্নত মানের, কোনো অসুবিধা নাই। মসজিদে ফ্যান লাগান, এসি লাগান, কোনো অসুবিধা নাই। মসজিদে যত উন্নত মানের কার্পেট লাগান, কোনো অসুবিধা নাই। কিন্তু খতিব সাহেব শুক্রবারে যদি বলে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এতদিন পর্যন্ত যে মসজিদে নামাজ পড়ছি এটা ছিল মাটির মসজিদ, এখন অনেক সুন্দর করে পাকা করে ফেলছি, দামি দামি টাইলস লাগাই ফেলছি, এসি লাগাই ফেলছি, আজকে আজকে থেকে জুমার নামাজ দুই রাকাত পড়া যাবে না, মসজিদ উন্নত হয়েছে নামাজও বাড়াইতে হবে, সুতরাং জুমার নামাজ আজকে থেকে চার রাকাত। আপনারা পড়বেন নাকি চার রাকাত? কেন পড়বেন না? মসজিদ এত উন্নত হয়েছে নামাজ বাড়াইলে অসুবিধা কি? খারাপের কি করছেন নামাজে না পড়ছেন? আমাদের দেশের মানুষকে বেদাত বোঝানো সবচেয়ে জটিল, কারণ বেদাত জিনিসটা ভালো, দেখতে খুব সুন্দর, ভালো জিনিস, কয় ভালো কাজে না করছি, খারাপের কি করছি নামাজে না পড়ছি, কয় এদের জ্বালায় নামাজও পড়া যাবে না, এদের জ্বালায় একটু দোয়া কালাম পড়মো এটাও পড়া যাবে না। এই বেদাতটা সুন্দর জিনিসটাই বেদাত। আপনি জুমার নামাজ দুই রাকাত যদি যুক্তিতে মিলান, দুই রাকাত মিলে না, কারণ প্রতিদিন জোহরের নামাজ পড়ি আমরা কয় রাকাত, তাহলে শুক্রবারে ছুটির দিন সেই দিন হওয়ার কথা জোহরের নামাজ আট রাকাত, জুমার পরও হইব ডাবল, কিন্তু আট রাকাত না হয় কমি অর্ধেক হয়ে গেছে দুই রাকাত। ইমাম সাহেব যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এহসান করছেন, আমরা কষ্ট পামু, এই জন্য আল্লাহ কমাই দিছে, কিন্তু আমরা কষ্ট পাই না, আমরা খুব সবল মানুষ, শক্তিশালী মানুষ। আসেন, আল্লাহ কমাই দিলে কিছু হবে না, নামাজ বেশি পড়লে কোনো অসুবিধা নাই। আসেন আমরা জুমার নামাজ 4 রাকাত পড়ি, আপনারা পড়বেন নাকি? ওই ইমাম সাহেবের ইমামতিতে রাখবেন নাকি? তো অসুবিধা কি, নামাজে না পড়বেন? ইমাম সাহেব খারাপ কিছু করতে বলছে নাকি? ইমাম সাহেব কি কইছে এখানে গান বাজনা করবো? ইমাম সাহেব নামাজে না পড়তে কইছে, ভালো কাজ করতে বলছে। তো ভালো কাজ করলে অসুবিধা কি? এই ভালো কাজটার নাম বেদাত, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবীরা 2 রাকাত পড়ছেন জুমার নামাজ, কিয়ামতের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত জুমার নামাজ 2 রাকাত। কেউ যদি ভালো মনে করি 4 রাকাত বানায়, এটার নাম হলো বেদাত। তাহলে নামাজ বেশি পড়লেও জাহান্নামে যাইতে হয়, নামাজ না পড়লেও জাহান্নামে যাইতে হয়, আবার নামাজ বেশি পড়িও জাহান্নামে যাইতে হয়। একটা প্রসিদ্ধ হাদিস আছে বুখারি আর মুসলিমের মধ্যে, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ইবাদত করেন আমাদেরকে একটু জানাই দেন, কারণ আমরা দিনের বেলার ইবাদত দেখি, রাতের বেলার ইবাদত কিন্তু আমরা দেখি না। আপনারা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের বেলার ইবাদত দেখেন, রাতের বেলার ইবাদতটাও আপনারা দেখেন, সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা বলছেন, লানা শামসুন ওয়া ফিল আফাকে শামসুন ওয়াশ-শামসু তাতলাউ বাদাল ইশা। মা আয়েশা বলতেছেন, দুনিয়ার মানুষ শুনো, তোমাদেরও জমিনে একটা সূর্য আছে, আমাদেরও একটা সূর্য আছে, কিন্তু তোমাদের সূর্য যখন ডুবে যায়, আমাদের সূর্য তখন উদিত হয়, সুবহানাল্লাহ। আমাদের সূর্য বলতে এখানে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমাদের সূর্য ডুবে যায়, আর আমাদের ঘরগুলার মধ্যে নতুন করে সূর্য উঠে, সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশা, মা হাফসা, মা উম্মে সালামা, তারা দিনের বেলার ইবাদত যেমন দেখেন, রাতের বেলার ইবাদতও তেমন দেখেন। এজন্য তিনজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া উম্মাহাতাল মুমিনিন, আমাদের আম্মা জান, রাসূলের ইবাদত সম্পর্কে আমাদেরকে একটু জানাই দেন। আম্মা জানেরা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা এটা করেন, দুপুরে এটা করেন, বিকালে এটা করেন, রাত্রে এটা করেন, ইবাদতের বর্ণনা দিলেন। আমরা তো মনে করছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি ইবাদত, তো দেখি একেবারে কম ইবাদত, তো দেখি রাসূলের কম। আল্লাহ রাসূল হিসাবে তো ইবাদত যা করার দরকার বেশি করে না, ইবাদত তো করে কি কম। এবার আরেকজনে কয়, ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল কম করবে না বেশি করবে কেন? আল্লাহ রাসূলের অতীতের গুনাহ আল্লাহ সব মাফ করে দিবেন, ভবিষ্যতের গুনাহও আল্লাহ পাক সব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। পর রাসূলের তো অতীতের ভবিষ্যতের সব গুনাহ মাফ, সুতরাং ইবাদত অল্প করলে অসুবিধা নাই। কিন্তু আমরা তো গুনাহগার, আমরা রাসূলের মতো কম ইবাদত করলে হবে না, রাসূলের থেকে ইবাদত বেশি করতে হবে। একজন বলে, ওয়াল্লাহি ইন্নি আসুমাদ্দারা কুল্লা, আল্লাহর কসম, আমি জীবনে যতদিন বাঁচি থাকি প্রতিদিন রোজা রাখি যামু, কোনোদিন জীবনে আমি রোজা ছাড়ব না, জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, প্রতিদিন রোজা রাখব। তো রোজা রাখা কি খারাপ কাজ নেই? উনি কি খারাপ কথা বলছে? ভালো কাজ না? আরেকজন বলতেছেন, আল্লাহর কসম, আমি জীবনে যতদিন বাঁচি থাকি উসাল্লিল্লাইলা আবাদা, রাত্রের এশার পর থেকে ফজর পর্যন্ত আমি ঘুমাবো না, সারা রাত দাঁড়া দাঁড়ায় আমি আল্লাহর ইবাদত করব, সুবহানাল্লাহ। ভালো জিনিস না? সারা রাত ইবাদত করব, কত ভালো জিনিস! আল্লাহওয়ালা বুজুর্গ লোকের কাজ, এশার নামাজেরও যদি ফজর ফুটব অসুবিধা কি? আচ্ছা, আরেকজন বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা আতাজাওয়াজু আবাদা, আল্লাহর কসম জীবনে কোনোদিন বিয়ে শাদী আমি করব না। কারণ বিয়ে শাদী করলে এবাদত বন্দেগীর সংখ্যা কমে যায়, দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে, রুজি রোজগারের চিন্তা মাথায় আসে, আল্লাহর এবাদত করার সংখ্যা কমে যায়। সুতরাং বিয়ে শাদীর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাও তো ভালো কাজ না। কারণ উনি বিয়ে শাদী করতেছে না কেন? আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য। তিনটা কিন্তু ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। আন্তুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, ও সাহাবীরা তোমরা এরকম এরকম বলছো, এই খবর কিন্তু আমার কাছে আসছে। আল্লাহর কসম, আমা ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আল্লাহর জমিনে যত মানুষ আছে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়ার যত মুত্তাকিন আছে সবচেয়ে বড় মুত্তাকিন ইমামুল মুত্তাকিন আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকিন্নি উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত্রিবেলা নামাজও পড়ি, আমি রাসূল ঘুমাইও, আমি কোনোদিন এশার নামাজ রোজুদি ফজরের নামাজ পড়ি না, আমি রাত্রে ঘুমাইও, আমি ইবাদত করি, দুটাই করি। আমি আসুম ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা ছাড়ি দি, আমি রাসূল সারা বছর কন্টিনিউ রোজা রাখি না। আমি রাসূল বিয়ে শাদী করি, আমার পরিবার সংসারও আছে, আমি বিয়ে শাদীও পরিহার করি নাই, আমার নয়টা সংসারের যাবতীয় দেখাশোনার কাজও আমাকে করতে হয়, অথচ এই সব কিছুর করার পরে আমি নবী নবুয়তের দায়িত্ব পালন করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই আমার তরিকা, এটাই আমার সুন্নাহ। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমার এই তরিকা থেকে, আমার এই সুন্নাহ থেকে কেউ যদি বেশি পণ্ডিতি করে, কেউ যদি আমি রাসূলের থেকে একটু বেশি বুঝে, আমি রাসূলের থেকে বেশি মুত্তাকি হইতে চায়, আমি রাসূল থেকে বেশি আল্লাহরে ভয় করতে চায়, আমি রাসূল থেকে বেশি বুজুর্গ সাজতে চায়, সেই আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। দেখেন, বেশি ইবাদত করতে যাই উম্মত থেকে বাইরে যাইতেছে, কাজ কিন্তু সবগুলা ভালো, সারা রাত নামাজ পড়বো কাজ কি খারাপ নেই, সারা বছর রোজা রাখবো কাজ কি খারাপ নেই, বিয়ে শাদী করবো না আল্লাহর ইবাদত করবো কাজ তো ভালো, এই ভালো কাজ করতে যাই নবী বলতেছেন আমার উম্মত থেকে বাইরে যাবা, এমন কি উম্মত থেকে বাইরে যাওয়া মানে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবা। দেখেন, ভালো আমল করিও জাহান্নামে যাওয়ার কথা বলতেছেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার থেকে বেশি বুঝা বেশি করা, এটার নাম হলো বেদাত। এবার বেদাত বুঝছেন, এজন্য খেয়াল রাখতে হবে বেদাতের সম্পর্ক আমলের সাথে, ইবাদতের সাথে, উপকরণের সাথে না। এজন্য কোন কোন বক্তা ভাইকে, সম্মানিত বক্তা ভাইকে বলতে শুনি, রাসূলের যুগে বুখারী শরীফ ছিল না, রাসূলের যুগে বাংলা বুখারী ছিল না, রাসূলের যুগে কোরআনের মধ্যে জবর জের হরকত ছিল না, তোমরা হাদিস মানো, হাদিস মানো, তোমরা বাংলা বুখারী কেন পড়ো? তোমরার যেই কোরআনের মধ্যে রাসূলের যুগে হরকত ছিল না, সেই কোরআন তোমরা কেমন পড়ো? আমরা বলি, ভাইজান, রাসূলের যুগে বুখারী শরীফ ছিল না, বুখারী শরীফের ওস্তাদ ছিল, যার থেকে বুখারী শরীফ বাহির হইছে, বুখারী শরীফের মূল গাছে তখন ছিল, বুখারী শরীফ তো ফলে না, বুখারী শরীফের গাছে তখন ছিল, বুখারী শরীফ যে হাদিস যার থেকে বের হয়েছে গাছে তো তখন ছিল, আর বুখারী শরীফ পড়ার মধ্যে ইবাদতের ভিতরে বাড়ানো হয় নাই, বুখারী শরীফ থেকে এলেম নিয়ে ইবাদত করা হয়, এটা ইবাদতের উপকরণ, এটা ইবাদত না, এটা আমলের ভিতরে না, এটা আমলের জন্য। এজন্য আমলের জন্য বাংলা বুখারী নয়, বুখারীকে আরো যত রকমের বানানো হোক, নতুন নতুন সফটওয়্যারে নতুন নতুন মাকতাবায় সামেলায় ঢুকানো হোক, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন? তাহলে বেদাত বুঝছেন? আলহামদুলিল্লাহ, এই গ্রামের যদি দশজন মানুষকেও বেদাত বুঝাইতে পারে আজকে, এটাই সার্থকতা। বেদাত বুঝানো বাংলাদেশের সবচেয়ে কঠিন জিনিস, কারণ বেদাত দেখতে খুব ভালো জিনিস, চমৎকার জিনিস, সুন্দর জিনিস। এখন এটা বুঝানোই মুশকিল যে ভাই এটা করিয়েন না, কয় ভালো কাজও করতে দেনা, কয় এটা একটা এত সুন্দর কাজ, এত একটা ভালো কাজ করতেছি, সে ভালো কাজেও বাধা। এই ভালো কাজটাই বেদাত। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন দুই নম্বর পয়েন্টে। সুন্নত পালন করলে উপকার কি, বেদাত করলে ক্ষতি কি? সুন্নত পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন, তোমরা যদি আমার রাসূলের আনুগত্য করো, আমার রাসূলের ইতাআত করো, সরাসরি আমি আল্লাহর আনুগত্য হবে। সুবহানাল্লাহ। সূরা আন-নাসার 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি কেউ আমার রাসূলের আনুগত্য করে, সে আমি আল্লাহর আনুগত্য করল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক সূরাল হাসরের 7 নম্বর আয়াতে বলে দিবেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যা কিছু করতে বলেন সেটা শক্ত করে ধরো, আমার রাসূল যা করতে নিষেধ করেন সেটা থেকে দূরে থাকো, আমার রাসূল যেটা করতে বলেন সেটা করো, আমার রাসূল যেটা থেকে দূরে থাকতে বলেন সেটা থেকে দূরে থাকো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে সকল নারীরা মাথার মধ্যে পরচুলা লাগায়, যেই নারীরা উল্কি আঁকে এবং উল্কি আঁকায়, যেই নারীরা ব্রু প্লাক করে, ব্রুর চুলগুলা তুলে ফেলায়, যেই নারীরা দাঁতগুলোকে চিকন করে, সরু করে, এদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আজকে আমাদের অনেক মা বোন দেখি যে ব্রু প্লাক করে, পার্লারে গিয়ে গিয়ে ব্রুর চুল তুলে ফেলায় সৌন্দর্যের জন্য, দাঁত সরু করে, এদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাহর লানত। এক মহিলা এসে ধরে ফেলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি হাদিস বর্ণনা করলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের উপরে আল্লাহর লানত, তাহলে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন নাই কেন? মহিলার প্রশ্ন কিন্তু জটিল প্রশ্ন, তুমি বলতেছো আল্লাহর লানত, তো আল্লাহ যদি লানত করতো তো এই কথাটা কোরআনে নাই কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সম্মানিতা মা, এই কথাটা কিন্তু কোরআনেও আছে। মহিলা বলল, কোরআনে কোথায় আছে আমাকে দেখাই দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা আল হাসরের 7 নম্বর আয়াতটা পড়ে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা বলেন তা করো, আমার রাসূল যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো। তাহলে আল্লাহর রাসূল বলছেন মানে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে আনুগত্য কার হয়? আল্লাহর হয়। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা মুমিনের ঈমানের দাবি। আপনারা সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে, সবচেয়ে বেশি মহব্বত করেন কাকে? অনেকে মনে হয় মা বাবাকে, নাকি? সবচেয়ে বেশি মহব্বত কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে মহব্বত করেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে, রাসূলকে মহব্বত করেন না নাকি? আল্লাহর পরে মা বাবা চলে আসছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে এক নম্বরে, তারপরে মহব্বত করে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ এবং রাসূলের মহব্বত যদি না থাকে ইমানে থাকবে না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করার নমুনা কি, মাধ্যম কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মহব্বত করার নমুনা হলো ইত্তেবাউস সুন্নাহ, সুন্নত অনুসরণ করার মধ্যেই আল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহর নবীর মহব্বত পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের সুন্নতের ইত্তেবা করো। আল্লাহকে ভালোবাসার মাধ্যম কি? আল্লাহর রাসূলের সুন্নতের ইত্তেবা করা। সুন্নত যত বেশি মানবেন তত মহব্বত হবে কার? আল্লাহর। আল্লাহ বলেন, সুন্নতের ইত্তেবা যদি করো আমি আল্লাহ দুইটা বড় বড় পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করব। সুবহানাল্লাহ। তুমি যেমন আল্লাহকে মহব্বত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন। দ্বিতীয় পুরস্কার হলো ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়া মুমিনের আর কিছু আছে নাকি? আল্লাহ যদি বলেন, বান্দারে তোকে আমি মহব্বত করি আর তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, এর থেকে আর কিছু চান নাকি? আল্লাহ আকবার। আল্লাহ বলতেছেন, আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত অনুসরণ করলে কত লাভ দেখছেন? সুবহানাল্লাহ। সুন্নত, নবীর সুন্নত, নবীর হাদিস ও ওহির একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো নিজের থেকে দিনের ব্যাপারে কোনো কথা বলেন নাই। বর্তমানে কোন কোন ভাই মাঝে মাঝে দেখি বলে যে, আমি আহলে কোরআন, আমি কোরআন মানি, হাদিস মানি না। যদি কেউ বলে আমি হাদিস মানি না, তার ঈমান চলে যাবে, কারণ তিনি ওহির একটা গুরুত্বপূর্ণ অংশকে অস্বীকার করছে। আর কোরআন যদি মানেন, কোরআন মানার সাথে সাথে আল্লাহ পাক বাধ্য করছেন, আপনি নবীর হাদিসও মানতে হবে। সূরা নাহালের 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের ব্যাখ্যা দিবেন আপনি রাসূল। কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনাকে দিলাম। কোরআনে কারিমের প্রত্যেকটা সূরার, প্রত্যেকটা আয়াতের, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা দিবেন কে? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলে দিলেন, আকিমুস সালা, বান্দা সালাত কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ কায়েম করো, আপনি কেমনে নামাজ কায়েম করবেন? কোরআনে কি বলছে কেমনে নামাজ কায়েম করবেন? ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত বলছে নাকি? তাহলে এগুলা কোথা থেকে শিখতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে, হাদিস থেকে শিখতে হবে। তাহলে হাদিস যদি অস্বীকার করা হয়, ওহীকে অস্বীকার করা হয়। আল্লাহ পাক স্পষ্টভাবে সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল কখনো নিজের থেকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা ওহির আলোকেই বলেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত ওহির অংশ, নবুয়তের অংশ। সুন্নত অস্বীকার করলে ঈমান চলে যাবে, সুন্নতের সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মানুষের দেখলেন আকালা বিশেমালিহি, বাম হাত দিয়ে খায়, বাম হাত দিয়ে খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটারে বললেন কুল বিয়ামিনিক, হে তুমি বাম হাতে খাচ্ছ কেন, ডান হাত দিয়ে খাও। লোকটা সুন্নতের সাথে বেয়াদবি করছে, লোকটা বলতেছে লা ইস্তাতাতু, লোকটা বলতেছে আমি তো ডান হাত দিয়ে খাইতে পারি না, এটা বেয়াদবি করি বলছে, আসলে খাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইস্তাতাতা, ঠিক আছে তুমি যখন খাইতে পারো না জীবনে কোনোদিন তুমি খাইতে পারিও না। যেই সাহাবি হাদিস বর্ণনা করছেন ওই সাহাবি বলতেছেন ফামা রাফাহা ইলা ফাইহি, জীবনে ওই লোকের মৃত্যু পর্যন্ত কোনোদিন তার ডান হাতেই মুখ পর্যন্ত আর নিতে পারে নাই। সুন্নতের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তার ডান হাতকে অবশ করে দিছেন, জীবনে কোনোদিন আর মুখ পর্যন্ত সে হাত নিতে পারে নাই। তাহলে সুন্নতের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত ওলামায়ে কেরামকে অনুরোধ করব, ভাই আপনি সুন্নত যেটা আমল করেন না করিয়েন না, কিন্তু খবরদার সুন্নতের সাথে বেয়াদবি করবেন না। সুন্নতের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক এই বেয়াদবি সহ্য করে না। এজন্য যেই সুন্নতটা একতলাফি সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত, কারো মতে এইভাবে সুন্নত, আপনি হয়তো একটা আমল করেন কিন্তু বাকিটা নিয়ে বাকি দুই তিনটার সাথে আপনি বেয়াদবি করবেন না। যদি বাকিগুলার সাথে বেয়াদবি করেন সুন্নতের সাথে বেয়াদবি হবে, আর সুন্নতের সাথে বেয়াদবি আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে গিয়ে রোজা ভেঙে ফেলছেন, পানি খেয়ে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে দেখাই সরাসরি পানি পান করতেছেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই রোজা ভাঙ্গি ফেলায়। কয়েকজন সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা ভাঙ্গি ফেলার পরেও তারা রোজা ভাঙ্গে নাই, একটু বেশি বুজুর্গি দেখাইতে গেছে, নবীর সাথে বেয়াদবি করছে, নবী স্বয়ং রোজা ভাঙ্গি ফেলছে আর তারা রোজা রাখি দিছে। কয়েকজন সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু সাহাবি তো রোজা ভাঙ্গে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকাল উসাত, এরা বুজুর্গ না, এরা আল্লাহর নাফরমান, এরা আল্লাহর নাফরমান, রোজা রাখিও আল্লাহর নাফরমান। কারণ কি? নবীর সুন্নতের সাথে বেয়াদবি করছে, নবী রোজা ভাঙ্গি ফেলছে তাদের সামনে পানি পান করছে, তারা ভাঙ্গে নাই। তাহলে সুন্নতের সাথে বেয়াদবি করা আল্লাহর গজবের কারণ, আল্লাহর আজাবের কারণ। সুন্নত ছাড়া, সুন্নতকে যদি কেউ মেনে না নেয় তার ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সরাসরি ঘোষণা দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কসম করে বলছি আমার রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে যদি কেউ মেনে না নিতে পারে, আল্লাহর কসম ওই লোক ঈমানদার হইতে পারে না, ওই লোক ঈমানদার হইতে পারে না। তাহলে রাসূলের ফয়সালা মেনে না নিলে আল্লাহর কসম ওই লোক কোনোদিন ঈমানদার হইতে পারে না। তাহলে ইমানদার হইতে হলে নবীর সুন্নত মেনে নিতে হবে। নবীর সুন্নতের মধ্যে কারামত, ওলিদের কারামত হলো নবীর সুন্নতের মধ্যে, যার কাছে যতটা সুন্নত থাকবে তার কাছে ততটা কারামত থাকবে। এজন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতীরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি তোমরা দেখো কোন মানুষ আকাশে উঠতেছে অথবা পানির উপরে হাঁটতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার তাকে তোমরা আল্লাহর ওলি বলিও না। কারণ এটা শয়তানও করতে পারে, এরকম অলৌকিক ঘটনা কাফের মুশরিকও করতে পারে। হাত্তা তালামু মুতাবাতা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না দেখবা তার ভিতরে সুন্নতের এত্তেবা আছে, যার ভিতরে যতটা সুন্নত আছে তার ভিতরে ততটা কারামত আছে। কারো মধ্যে পঞ্চাশটা সুন্নত যদি থাকে তার মধ্যে পঞ্চাশটা কারামত আছে, যার ভিতরে ষাটটা সুন্নত আছে তার ভিতরে ষাটটা কারামত আছে। এজন্য সুন্নতটাই কারামত, অলৌকিক ঘটনা দেখানোর নাম কারামত না। কিন্তু আমাদের সমাজের মানুষ মনে করে অলৌকিক ঘটনা দেখানোর নাম কারামত, সুন্নত যত থাকুক এটারে অলি মনে করে না, কারামত মনে করে না। এজন্য দেখা যায় একটা মানুষ ল্যাংটা হয়ে গেছে, কয় আল্লাহর অলি, যিনি কাপড় চোপড় খুলে ফেলছে উনি কি সুন্নতের উপরে আছে নাকি? একজন সাহাবি, লক্ষাধিক সাহাবির মধ্যে একজন সাহাবি কখনো কাপড় খুলে ফেলছে এইরকম নজির পাইছেন নাকি? সাহাবায়ে কেরাম সবাই যে আল্লাহর অলি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর নবীর সকল সাহাবি জান্নাতি এবং সকল সাহাবি আল্লাহর অলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওই আল্লাহর অলিদের একজন কখনো আপনি দেখছেন যে কাপড় খুলে ফেলছে? তাহলে বোঝা যায় কাপড় খুলে ফেললে আল্লাহর অলি হওয়া যায় না। যদি কেউ তারে আল্লাহর অলি মনে করে তার ইমান চলে যাবে, যদি কেউ ল্যাংটা বাবারে আল্লাহর অলি মনে করে তার ইমান শেষ, কারণ সে বিশ্বাস করছে যে রাসূলের সুন্নত ছাড়াও অলি হইতে পারে। আমরা সমাজে কিছু মানুষ দেখি মাথার চুলগুলা জট বেঁধে, লম্বা জট বেঁধে আছে, দাড়িগুলার মধ্যে জট বেঁধে আছে, নখ একটা 1 ইঞ্চি লম্বা হয়ে আছে, শরীরের থেকে দুর্গন্ধ বের হইতেছে, ছালা বস্তা গায়ে দিয়েছে। মানুষ বলে আল্লাহর বিরাট অলি, আল্লাহর বিরাট অলি। অনেক কিছু আছে বাবার মধ্যে, অনেক কিছু আছে। যদি কেউ বিশ্বাস করে ওই বাবার মধ্যে কিছু আছে, আল্লাহর কসম তার ইমান শেষ, তার ইমান নাই। কারণ সে বিশ্বাস করে নিছে রাসূলের সুন্নত ছাড়াও আল্লাহর অলি হইতে পারে, রাসূলের সুন্নত ছাড়া কেউ আল্লাহর অলি হইতে পারে। এই কথা যদি বিশ্বাস করে তার ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে। আল্লাহ রাসূলের সুন্নত ছাড়া কোনো মানুষ আল্লাহর অলি হইতে পারে না। সুতরাং চুলে জট বাঁধা, দাড়িতে জট বাঁধা, খবিশের মতো দুর্গন্ধ বাহির হওয়া, নামাজ না পড়া, এইগুলা অলি হওয়ার লক্ষণ হইতে পারে না। যদি কেউ বিশ্বাস করে এগুলা অলি হওয়ার লক্ষণ, তার ইমান। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আল্লাহর অলি ছিলেন। এই আল্লাহর অলিরা কখনো জিকির করতে করতে খেজুর গাছের উপরে উঠে গেছে এমন নজির কোনোদিন পাইছেন নাকি? একজন সাহাবি জিকির করতে করতে, আরব দেশে তো খেজুর গাছ আছে, খেজুর গাছের উপরে উঠে গেছে, এইরকম কোন হাদিস আজ পর্যন্ত শুনছেন কিনা? বর্তমানে আমাদের কোন কোন সম্মানিত ভাই দলিল দেন, তোমরা ফুটবল খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে যেমন লাফ মারি উঠো, আল্লাহর জিকির করিও নাকি এরকম লাফ মারি উঠে? আল্লাহ রাসূলের সাহাবীরা একজন সাহাবীও আমরা পাই না যারা সরাসরি আল্লাহর অলি, যাদের জান্নাতের সার্টিফিকেট আছে কিন্তু জিকির করতে করতে তারা খেজুর গাছে উঠে গেছে, জিকির করতে করতে ফুটবল খেলা দেখার মতো লাফ মারি উঠছে, জিকির করতে করতে কাপড় খুলে ফেলছে, এরকম কোন নজির আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে আমরা দেখি না। সুতরাং অলি হওয়ার আলামত এগুলা হইতে পারে না। অলি হওয়ার আলামত রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের তরিকা। তো কোন সাহাবী যদি আমরা দেখতাম উনি জিকির করতে করতে ফুটবল খেলার মতো লাফাইতেছে, ক্রিকেট খেলার পাগলের মতো লাফ মারি উঠছে, আজকে উঠে গেছে, আজকে জোয়ার উঠে গেছে, উনি খেজুর গাছে উঠে গেছে বা মান্দার গাছে উঠে গেছে, আরে ভাই যদি তোমার ভিতরে জিকির করতে করতে আজকে উঠে যায়, তোমার জজবার হালত এসে যায়, তো তুমি এরকম বাসের মধ্যে উঠো কেন? তুমি একটা মান্দার গাছে উঠো না কেন? তোমার হুঁশ যদি থাকে মান্দার গাছে উঠলে কাঁটা, বিভিন্ন কাঁটা গাছে উঠলে কাঁটা, ওইসব গাছে তো কোনোদিন উঠতে দেখি না। কি মান্দার গাছে উঠে গেছে জিকির করতে করতে কোনোদিন দেখছেন? তো মান্দার গাছে উঠে না কেন? যদি উনি জজবার হালতে চলে যান, ওনার কোনো খেয়ালে নাই কোথায় আছে, উনি মান্দার গাছের আম গাছ কেমনে চিনে, তাহলে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে গিয়ে কোন মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ রসুলের সুন্নতটাই কারামত। কেয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার, আল্লাহর মহব্বত পাওয়ার একমাত্র মাধ্যম হলো সুন্নত তরিকা। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরো অসংখ্য আয়াত আছে, আমরা সুন্নতের উপকারিতার দিকে গেলাম না। এবার আসেন বেদাত। বেদাত করলে কি কি ক্ষতি হবে, বেদাতের ব্যাপারে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা কি রাসূলের উম্মত নাকি? কে কে উম্মত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ আমাদের সবাইকে নবীর উম্মত হিসাবে কবুল করে নিন, সবাইকে জান্নাতি হিসাবে কবুল করে নিন, আমিন। আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর ভিতরে আমরাও জান্নাতি হয়ে গেছি, জান্নাতের সার্টিফিকেট পাই গেছি, কিন্তু পাই গেছেন না? আল্লাহ রাসূল বলতেছে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে তারা জান্নাতে যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম তো শুনে হতাশ, কিরে নবীরে অস্বীকার করে আবার উম্মত হয় কেমনে? নবীরে অস্বীকার করলে উম্মত হইতে পারে নাকি? কিলা ওয়া মাই আবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারে আবার অস্বীকার করে কারা? এটা আবার কেমন কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আনুগত্য করে, আমার ইতাআত করে, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি, কিন্তু যারা আমার আনুগত্য করে না, আমার থেকে বেশি বুঝে, ফাকাদ আবা, এরাই আমাকে অস্বীকার করে, এরাই জাহান্নামে যাবে। তাহলে বোঝা গেল, নবীর অনুসরণের মধ্যে যদি বেদাত ঢুকে, সুন্নতের জায়গায় যদি বেদাত ঢুকে, তাহলে এটা জান্নাতে যাওয়ার কারণ না, জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করতেছিলেন। নবী সাল্লামের ওয়াজ যখন চলতো, চোখের পানি জর্জর করে পড়তো। কিন্তু আজকে আমাদের ওয়াজ যখন চলে, হাসতে হাসতে কয় আপনি হাসতে হাসতে মরে যাবেন, আপনি হাসতে হাসতে বেহস হয়ে যাবেন। দেখবেন ইউটিউবে গেলে ওয়াজের ক্যাসেট আছে, লেখা আছে, আপনি হাসতে হাসতে বেহস হয়ে যাবেন, আপনি হাসতে হাসতেই হয়ে যাবেন। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলছেন, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসিরা, বান্দা অল্প অল্প হাসিও, বেশি বেশি করে কাঁদিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতকে যদি কবরের আজাবটা দেখাই দিতে পারতাম, আমার উম্মতের মুখে জীবনে কোনোদিন হাসি আসতো না, আমার উম্মত কোনোদিন কোনো মানুষের দাফনও করত না, কবরের আজাব যদি জীবনে একবার দেখতো, কোনো মানুষকে জীবনে কোনোদিন দাফন করত না, দাফন করা ছেড়ে দিত, আর আমার উম্মত জীবনে কোনোদিন একবার মুখে দিয়ে হাসি আসতো না। এই জন্য আমি রাসূল দোয়া করি না, আল্লাহ যেন আমার উম্মতের কবরের আজাব না দেখায়। কারণ কবরের আজাব দেখলে তারা কবর দেওয়াই বন্ধ করে দিবে। এই জন্য কবরের আজাবটা আমার উম্মতের দেখাই না, এবং তারা হাসা বন্ধ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেও কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান বালিগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন সুন্দর ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন, ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়াজারাফাত মিনহাল উয়ুন। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের অন্তরগুলো ভয়ে থরথর করে কাঁপতেছে, ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চোখগুলো থেকে জরজর করে পানি পড়তেছে। আমাদের কাছে মনে হলো এটা রাসূলের বিদায়ী খুতবা, বিদায়ী ভাষণ। আমরা বলে উঠলাম কান্নাহা মাওয়াজাতুম মুআদ্দে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খুতবা দিচ্ছেন। পাওসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে একটু উপদেশ দেন, কিছু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার শেষ দিকে গিয়ে বললেন ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন, আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, উপদেশ দিয়ে যাচ্ছি, তোমরা আমার সুন্নাত আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ের রাশেদিনের সুন্নতকে শক্ত করে ধরে রাখবা। আমার পরে ফাসাইরা ইখতিলাফান কাসীরা, এখতলাফ আর এখতলাফ দেখবা। ওই এখতলাফের যুগে, ওই মতানক্যের যুগে, ওই মতবিরোধের যুগে আমার সুন্নতকে, আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে আদু আলাইহা বিন নাওয়াজেজ, আমার উম্মত খবরদার, সামনের দাঁত দিয়ে ধরিও না, এই পাশের মাড়ির দাঁত দিয়ে ধরিও। সামনের দাঁত দিয়ে ধরলে অসুবিধা কি? সামনের দাঁত দিয়ে ধরলে শক্ত করে ধরা যায় না, কেউ যদি টান মারে দাঁত ভেঙে চলে আসবে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরে তাহলে দাঁত ভেঙে এটা টান যত টানা টানুক আসার সম্ভাবনা নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদু আলাইহা বিন নাওয়াজেজ, নাওয়াজেজ দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ায় ধরে রাখবা আমার সুন্নতকে। সুবহানাল্লাহ, এখানে কয় বছরের সুন্নত বলছে খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধরবে আমার সুন্নতকে। আমার সুন্নত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় বছর? এটাও জানা না দেখি বদরপুরের মানুষ। নবী সাল্লামের নবুয়ত কয় বছর? 23 বছর। মক্কি জীবন কয় বছর? মাদানী কয় বছর? মক্কি 13 বছর, মাদানী 10 বছর। নবী সাল্লামের নবুয়ত কাল হলো সর্বমোট 23 বছর। তারপরে নবী সাল্লাম বলছেন ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নত। খোলাফায়ে রাশেদিন কত বছর? 30 বছর। খোলাফায়ে রাশেদিন কয় বছর? 30 বছর। তাহলে 30 আর 23 বছর কয় বছর? 53 বছর। 30+23 53 বছর। এই 53 বছরের ভিতরে যেটা ইবাদত, যেটা ইবাদত ছিল এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুন্নত। 53 বছরের পরে যত সুন্দর সুন্দর মজাদার মজাদার ইবাদত হোক না কেন, সেটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বেদাত। আপনারা একটা বীজগণিতের সূত্র শিখে ফেললেন, এই সূত্র দিয়ে আপনি কালকে বসে বসে সব অঙ্ক বাহির করে ফেলবেন। আমি যে এই ইবাদতটা করি ওই 53 বছরের ভিতরে ছিল কিনা, যদি 53 বছরের ভিতরে থাকে এটা আমার নবীর সুন্নত, যদি ওই 53 বছরে না থাকে এটা বেদাত। তাহলে আমি কয়টা সুন্নত করি, কয়টা বেদাত করি, আপনি অঙ্ক করি করি সবগুলার রেজাল্ট বাহির করে ফেলতে পারবেন। আপনি সবগুলা উত্তর এটা বেদাত, উত্তর এটা সুন্নত, উত্তর এটা বেদাত, আপনি সুন্দর করে যা আমল আছে বাংলাদেশের সব বের করে ফেলতে পারবেন। আপনি নবী সাল্লাম এমন সুন্দর সূত্র বীজগণিতের থিওরি শিখাই দিচ্ছেন। সুবহানাল্লাহ, নবী সাল্লাম বলছেন কি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নত আর আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নত, এই দুটাকে ধরে রাখবা। যদি ধরে না রাখো ইয়াকুম মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, নতুন নতুন জিনিস যত সুন্দর যত চমৎকার তোমাদের সামনে আসুক না কেন ওইটা থেকে দূরে থাকবা। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, কারণ নতুন নতুন যত ইবাদত বানানো হবে এগুলো সব বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সকল বিদআত হলো গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল গোমরাহি জাহান্নামে যাবে। তাহলে বেদাত মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বেদাতের উপকারিতা কি? বেদাতের উপকারিতা আছে, কিন্তু উপকারিতা বলা হয় তিরস্কার করি। আল্লাহ অনেক জায়গায় কোরআনে কারিমে জাহান্নামের সুসংবাদ দিছেন, বলছেন যে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, জাহান্নামের হয় দুঃসংবাদ, কিন্তু আল্লাহ পাক তিরস্কার করি বলছেন সুসংবাদ দেন। তাহলে বেদাতের উপকার নাই, বেদাতের ক্ষতি, কিন্তু আমরা তিরস্কার করি বলতেছি বেদাতের উপকারিতা। উপকারিতা হইল কি? জাহান্নাম। বেদাতের কারণে আপনি কোথায় যাইতে হবে? জাহান্নামে যাইতে হবে। তাহলে দেখেন বেদাত কত ভয়ঙ্কর। যেই আয়াতটা আমরা বলছি তাফসির করব, সূরা নূরের 63 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক বেদাতের একটা মারাত্মক পরিণতি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের ইবাদতের সুন্নতের খেলাফ যদি কিছু করো তাহলে তোমাদের খুব সতর্ক থাকা উচিত। আন্তসিবাহুম ফিতনা, সুন্নতের বিপরীত কোন আমল করতে থাকলে তোমাদেরকে ফিতনা গ্রাস করবে। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ফিতনা মানে হলো শিরক, শিরককে বলা হয় ফিতনা। কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় সুন্নতেরে বলে ফিতনা, আমাদের দেশে বাংলাদেশে সুন্নতেরে কয় ফিতনা, শিরকেরে বলে ইবাদত। অথচ আল্লাহ পাক শিরককে বলছেন কি? ফিতনা। শিরক হলো ফিতনা, অথচ এখন শিরক হয়ে গেছে ইবাদত আর সুন্নত হয়ে গেছে ফিতনা। দেখা যায় যে দীর্ঘদিন একটা বেদাতের মধ্যে আছে, একজন ভাই এসে বলতেছেন যে ভাই এটা বেদাত, এটা করা যাবে না, তোমরা সুন্নতে আসো। এখন এই ভাই যেটা সুন্নত বলতেছেন কয় যে দেখো ফিতনা তৈরি করতেছে, সুন্নতটারে নাম দে ফিতনা, আর যেটা শিরক সেটা হয়ে গেছে ইবাদত, যেটা বেদাত সেটা হয়ে গেছে ইবাদত, সুন্নত হয়ে গেছে ফিতনা। আল্লাহ পাক বলতেছেন এই বেদাত করতে থাকলে বেদাতের পরিণতি আস্তে আস্তে শিরক, মানে বেদাত করতে করতে একসময় তুমি শিরকের দিকে চলে যাবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তোমাদেরকে কঠিন বিপদ, কঠিন আযাব তোমাদেরকে গ্রাস করবে, নাউযুবিল্লাহ। তাহলে বেদাতের ক্ষতিকর দিক বুঝতে পারছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যদি কেউ আমাদের এই দ্বীনের ভিতরে নতুন কিছু বানায়, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল, এটা পরিত্যাজ্য। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্দর একটা কথা বলছেন, মা লাইসা মিনহু, যেটার কোনো দলিল নাই, মা লাইসা মিনহু, যেটা আমি প্রথমে বলে দিছি যে বেদাতের কোনো দলিল নেই। যদি কেউ বলে যে এটা বেদাত কই পাইছো দলিল দেখাও, তো কইবেন যে আল্লাহ রাসূল বলছেন মা লাইসা মিনহু, এটার কোনো দলিল নেই। এটা সহিহ আল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস হলো একই কথা, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, যেটা দলিল নাই। তাহলে বেদাতের কোনো দলিল নাই, লাইসা আলাইহে আমরুনা, এটার কোনো দলিল নাই। বলবেন যে আল্লাহ রাসূল বলছে বেদাতের কোনো দলিল নাই, সুন্নতের দলিল আছে, সুতরাং আপনি যদি বলতে চান এটা সুন্নত দলিল দেখান, আর আমি যদি বলি এটা বেদাত, এটার কোনো দলিল নাই, লাইসা আলাইহে আমরুনা। আরো একটা বেদাতের গুরুত্বপূর্ণ পরিণতি শুনেন, এই হাদিসটা বুখারী মুসলিম সহ অনেকগুলো হাদিসের গ্রন্থে আসছে। কেয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসারের সামনে দাঁড়াই থাকবেন, একদল সাহাবি একদল মানুষ দৌড়াই দৌড়াই এদিকে আসতে থাকবে, কিন্তু সাহাবায়ে কেরাম তাদেরকে ফিটাই দৌড়াই দিবে, আসতে দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এই ফেরেশতারা এদেরকে বাধা দিচ্ছ কেন? হাউলা ইয়া সাহাবি, হাউলা ইয়া সাহাবি, কোন রাওয়ায়েতে আসছে হাউলাই উম্মতি হাউলাই উম্মতি, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে বাধা দিচ্ছ কেন, এদেরকে আসতে দাও। ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাআলামু মা আহদাসু বাদাক, কোন রাওয়ায়েতে আসছে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা কত নতুন নতুন বেদাত বানাইছে আপনি তো ওই ব্যাপারে জানেন না, আপনি জানেন না এরা কত বড় বেদাতি, কত বেদাত আপনি আসার পরে নতুন নতুন তরিকা বানাইছে, নতুন নতুন আমল বানাইছে, নতুন নতুন পদ্ধতি বানাইছে, এগুলো আপনি জানেন না, জানলে আপনি এদেরকে উম্মত বলতেন না, জানেন না দেখি বলতেছেন যে এরা আপনার উম্মত। কথাটা কে বলবে? ফেরেশতারা বলবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলবেন? তখন নবী সাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবেন। কোরআনের আয়াতটা হলো ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতার রাকীব আলাইহিম। নবী সাল্লাম বলবেন রব্বুল আলামিন দুনিয়াতে যতদিন আমি ছিলাম ততদিন আমি জানতাম এরা কি করছে না করছে, কিন্তু যখন আমার মৃত্যু এসে গেছে এরপরে এরা যে বেদাত বানাইছে আমি এটা জানতাম না, এরা যে এত বেদাতি নতুন নতুন আমল বানাইছে, আমি রাসুলের আমল পছন্দ হয় নাই, রাসুলের আমলের পুরানা আমল মনে হয়েছে, এই জন্য সুন্দর করে আধুনিকায়ন করছে, মডারেশন করছে, নতুন নতুন আমল বানাইছে, এটা তো আমি জানতাম না, এটা আল্লাহ আপনি জানেন, সুতরাং আপনি তাদের বিচার করেন। তাহলে বেদাতের পরিণতি যে নবীর হাউজে কাউসার পাওয়া যাবে না, সাফাত পাওয়া যাবে না, নবীর ধারে কাছেও আসা যাবে না, কারণ বেদাত করার অর্থ হলো কয়েকটা, আপনি যদি এমন কোন আমল করেন যে আমল রাসুল করেন নাই তাহলে আপনি কয়েকটা জিনিস এখানে রাসুলের ব্যাপারে আপনি আকীদা পোষণ করছেন। এক নম্বর বিষয় হলো যেই আমলটাকে আপনি ভালো মনে করতেছেন অথচ নবী সাল্লাম করেন নাই তার অর্থ হলো নবী সাল্লাম তার নবুয়তের খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ, যে আল্লাহ তাকে বলছিলেন জিনিসটা জানাই দেওয়ার জন্য নবী জানাইতে ভুলে গেছেন, আপনার পরে মনে হয়েছে হায়রে জিনিসটা তো রাসুল ভালো করে নাই, রাসুল জিনিসটা বলে নাই আমি মনে করতেছি এটা আরো ভালো, তাহলে রাসুল তার নবুয়তের খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। দুই নম্বর বিষয় হলো আপনি রাসুলের থেকে বেশি বুঝছেন, রাসুল এটা যে ভালো হবে এটা বুঝতে পারে নাই আপনি বুঝে গেছেন। তিন নম্বর বিষয় হলো আল্লাহ পাক দশম হিজরির নয় জিলহজ তারিখে আরাফাতের ময়দানে সূরা আল মায়দার তিন নম্বর আয়াত নাজিল করে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বান্দা তোমার জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, তাহলে আমি পরে নতুন কিছু বানাইছি এর অর্থ হলো দিন তখন পরিপূর্ণ হয় নাই, আরো কিছু বাকি ছিল আমি পরে সেটা দিয়ে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আল্লাহর আয়াতকে আপনি মিথ্যা প্রতিপন্ন করলেন যে সেদিন দিন পরিপূর্ণ হয় নাই, কিছু বাকি রয়ে গেছিল সেটা পরে আসি আপনি পরিপূর্ণ করে দিছেন, বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমালুন কলিলুন ফি সুন্নাতিন খাইরুম মিন আমালিন কাসিরিন ফি বেদাতিন, আমার উম্মতরা বেশি আমলের দরকার নাই, আমল কম করো কিন্তু সেই আমলটা আমি নবীর সুন্নত অনুযায়ী কর, কারণ বেশি বেশি বেদাতি আমলের থেকে অল্প সুন্নতি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, অল্প আমল করছেন কিন্তু সুন্নত অনুযায়ী করছেন, আর বেশি বেশি বস্তা বস্তা আমল করছেন কিন্তু বেদাত অনুযায়ী করছেন, আল্লাহর কাছে কোনটা উত্তম? কি বুঝে না দেখি নাকি ঘুমাই গেছেন? আল্লাহর কাছে অল্প আমলটা উত্তম যদি সেটা সুন্নতের আলোকে হয়, আর বেদাতের আলোকে বস্তা বস্তা আমল করলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, সেটা আল্লাহ কবুলে করেন না, এই জন্য এবাদত কম করেন কিন্তু সেটা সুন্নতের আলোকে হইতে হবে, সুন্নতের বাহিরে গেলেই সেই এবাদত আল্লাহ পাক কবুল করেন না। একজন প্রসিদ্ধ সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন তাবেইনে কেরামদেরকে বললেন তাবেইনেরা কিছু পাথর নিয়ে আসো, তাবেইন একরাম পাথর আনলেন, তিনি এক পাথরের উপরে এক পাথর রাখলেন, রাখার পরে দুই পাথরের মাঝখান দিয়ে ছোট্ট একটা ছিদ্র ছিল। তিনি তাবেইন একরামদেরকে ডেকে বললেন, ও আমাদের তাবেইরা যাদের ব্যাপারে রাসূল ঘোষণা দিয়েছেন, খাইরুল কুরুনে কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তোমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে দেখাই দিই, আমি যে পাথরগুলো একটার উপরে একটা সাজায় সাজায় রাখলাম, দেখো এই পাথরগুলোর মাঝখানে কোনো ফাঁক আছে নাকি? তাবেইন একরাম বললেন নাই। বললেন যে দেখো এখান দিয়ে সামান্য একটু আলো আসতেছে শুধু মাঝখান দিয়ে। তিনি বললেন আল্লাহর নবীর সুন্নতগুলো পর্যায়ক্রমে ওয়াল্লাহি লা তাফশাবুন্নাল বেদা, আল্লাহর নবীর সুন্নতগুলোর উপরে আস্তে আস্তে ময়লা জমে যাবে। যেমন আপনি যদি এক মাস দাঁত ব্রাশ করিয়েন না, এক মাস সকালে বিকেলে দাঁত ব্রাশ করিয়েন না, তো কি হবে দাঁতের মধ্যে? মাশাআল্লাহ এত সুন্দর সুগন্ধি বাইর হবে, আপনার দ্বারে পাশে আশেপাশে এক মাইলের মধ্যে আর কেউ আসতে পারবে না, এরকম সুগন্ধি বাইর হবে না যদি এক মাস ব্রাশ না করেন। তো এক সময় আপনার দাঁত পরিষ্কার ছিল না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর সুন্নত গুলার উপরে এইভাবে বেদাতের ময়লা জমতে জমতে, এমন ভাবে বেদাতের ময়লা জমবে জমতে জমতে নবীর সুন্নত গুলো বেদাতে ঢাকা পড়ে যাবে, বেদাত সুন্নতকে ঢাকে ফেলবে, ময়লা বেদাতের ময়লা বেদাতের আবর্জনা নবীর সুন্নতকে ঢেকে ফেলবে, ঢেকে ফেলার কারণে নবীর সুন্নত জমিনে পাওয়া যাবে না, সব জায়গায় শুধু বেদাত আর বেদাত পাওয়া যাবে। তবে শোনো, এই যে সামান্য একটু আলো দেখা যায়, এই আলোটাই থাকবে নবীর সুন্নত, আর বাকি সব বেদাতে ডেকে ফেলবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথা কিন্তু সত্য হয়ে গেছে, আজকে সমস্ত ইবাদতকে সমস্ত সুন্নতকে বেদাতের ময়লা ঢেকে ফেলছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আরো একটা সুন্দর কথা বলছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তাবেইন কেরাম শোনো, ওই যুগটা যখন আসবে তখন কোন মানুষ যদি একটা সুন্নত আমল করে, যদি একটা বেদাত ছেড়ে দে, লোকেরা বলা বলি করবে তোরে কাতি সুন্না, হায়রে মানুষটা একটা সুন্নত ছাড়ে দিছে, মানে একটা বেদাত ছেড়ে দিলে সবাই কবে যে ওরে দেখো লোক এটা সুন্নত ছাড়ে দিছে, আর সুন্নত ছাড়ে দিলে লোকেরা বলবে যে লোকটা বেদাত ছেড়ে দিছে, মানে সুন্নত ছেড়ে দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা বেদাত ছেড়ে দিলে সমাজের সবাই আঙ্গুল দিয়ে বলবে দেখো লোকটা সুন্নত ছাড়ে দিছে, মানে বেদাতটা সুন্নতের রূপ লাভ করবে, সমাজের লোকেরা বেদাতকে সুন্নত নামে চিনবে। কেউ যদি বেদাত ছাড়ি দে লোকেরা বলবে তুরিকাতি সুন্না, আরে লোকটা দেখো সুন্নত ছাড়ে দিছে। আল্লাহর নবীর সাহাবীরা বেদাতের আরেকটা দলিল দিতেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন একবার আমরা হজে গেলাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আল্লাহর ঘরে তাওয়াফ করতেছি চতুর্দিক থেকে, তাওয়াফ করতে করতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি রুকনে ইয়ামেনীও স্পর্শ করে, হাজরে আসওয়াদও স্পর্শ করে, রুকনে শামীও স্পর্শ করে, রুকনে ইয়ামেনীও স্পর্শ করে। জিজ্ঞাসা করলাম ও মুয়াবিয়া আপনি সবগুলা কোণ স্পর্শ করতেছেন কেন? আল্লাহ রসুল তো শুধু দুইটা কোণ স্পর্শ করছেন, রুকনে ইয়ামেনী আর হাজরে আসওয়াদ। হাজি সাহেব আছেন না এখানে? কয়জন হাজি সাহেব আছেন দেখি? আলহামদুলিল্লাহ এখানে তো অনেক হাজি সাহেব, এই গ্রাম তো হাজি সাহেবের গ্রাম, মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করুন। তাহলে হজের মধ্যে কয়টা কোণে হাত লাগাইতে হয়? এই যে মাশাআল্লাহ জানে মুরব্বীরা, যে একটা হলো হাজরে আসওয়াদ আর একটা হলো রুকনে ইয়ামেনী, বাকি দুই কোণায় হাত লাগানো জানে। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাকি দুই কোণাও লাগাইতেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরে ফেলছেন, সাহাবা ইকরামের অভ্যাস ছিল একটু সুন্নতের বাহিরে গেলে সাহাবা ইকরাম সাথে সাথে ধরে ফেলতেন, বললেন আপনি এই দুটা কোণ কেন স্পর্শ করতেছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ রাসূল করেন নাই ভালো কথা, আল্লাহ রাসূল নিষেধ করছেন নাকি? আমাদের দেশে এখন অনেকে বলে রাসুল করেন নাই ভালো কথা, রাসুলকে নিষেধ করে গেছে নাকি এটা করা যাবে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই দুইটা কোন স্পষ্ট করলে অসুবিধা কি? আল্লাহ রাসূল কি নিষেধ করছে নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মা তখন সূরা আল আযাবের 21 নম্বর আয়াতটা দলিল দিয়ে দিবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে আছে তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। সুতরাং আল্লাহর রাসূল দুই কোণা স্পর্শ করছেন, তুমি তৃতীয়টা করার অর্থ হলো যে তুমি রাসূলকে উসওয়ায়ে হাসানা মানো নাই, তুমি রাসূলের থেকে বেশি বুঝছো। ওই দুই কোণায়ও বরকত আছে, এটা রাসূল বুঝে নাই, তুমি বুঝে গেছো। এজন্য সাহাবায়ে কেরাম কেউ বেদাতের দলিল চাইলে বেশি কথা বলতেন না, খালি আয়াতটা শুনাই দিতেন, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত, এটা মনে রাখবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাহলে বেদাতের অপকারিতা সম্পর্কে আরো অসংখ্য আয়াত আর হাদিস আছে, আমরা আর গেলাম না বিস্তারিত। তাহলে দ্বিতীয় পর্ব শেষ, এবার আসেন তৃতীয় পর্বে, বাংলাদেশের প্রচলিত কিছু বেদাত। সূত্র তো অনেকগুলো বলছি, সূত্রের আলোকে কয়েকটা অঙ্ক করাই দিই, করাই দিলে এবার বুঝতে পারবেন, বাকিগুলো নিজে নিজে করে ফেলবেন। এই আগামী এক বছরের পড়া দিয়ে দিলাম, রমজান মাস আসার আগে যখন স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়, দেখবেন যে বাংলার পড়াও বেশি করে দেয়, ইংরেজির পড়াও বেশি করে দেয়। কি জন্য? যে এক মাস ভালো করে পড়বে স্টুডেন্ট, তো মাহফিল হইব আমাদের ইনশাল্লাহ আরেক বছর পরে, এই এক বছরে অঙ্ক এগুলো কমপ্লিট করে ফেলবেন। কি রাজি আছেন তো? অঙ্কগুলো করতে পারবেন তো? সমস্ত ইবাদত বাহির করে ফেলবেন, কোনটা সুন্নাত কোনটা বেদাত। সূত্র তো ধরাই দিছি যে এক, কয় বছর বলছি? 53 বছর। এই 53 বছরের ভিতরে যেটা যেটা ছিল এটা কি হবে? সুন্নাত। আর 53 বছরে যেটা ছিল না এটা হবে কি? বেদাত। এই সূত্রে সব বাহির করে ফেলবেন, অঙ্ক সবগুলা করে ফেলবেন। এবার কয়েকটা বেদাতে আসেন, এবাদত গুলার মধ্যে এমন কোন এবাদত নাই বাংলাদেশে যেই এবাদতের ভিতরে বেদাত ঢুকে নাই, এমন একটা এবাদত খুঁজে পাওয়া যাবে না যেই এবাদতের ভিতরে বেদাত ঢুকে নাই। আচ্ছা বলেন তো দেখি, আমরা ওযু করব কার পদ্ধতিতে? একমাত্র রাসূলের পদ্ধতিতে। ওযু করব কার পদ্ধতিতে? খালি রাসূলের পদ্ধতিতে বললে হবে না, একমাত্র। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একজনকেই মুআল্লিম বানাইছে, রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, কিয়ামত পর্যন্ত মুআল্লিম একজন, আমি শুধু মুআল্লিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিম, উস্তাদ। সুতরাং উস্তাদের পদ্ধতির বাহিরে কোনো পদ্ধতি নাই, তরিকা একটা কিয়ামত পর্যন্ত। সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাগুলো সব তরিকায়ে রাসূলুল্লাহর সাথে মিলে, কোনো অসুবিধা নাই, আমাদের সাথে মাযহাবের ফিকহি মাযহাবের কোনো দ্বন্দ্ব নাই। যদি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথাগুলো তরিকায়ে রাসূলুল্লাহর সাথে মিলে, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনোটা যদি তরিকায়ে রাসূলুল্লাহর সাথে না মিলে, সেটা যত বড় মানুষ বলুক না কেন সেটা আমরা মানতে রাজি নাই। তাহলে তরিকায় রাসূলুল্লাহর সাথে মিলাই ইবাদত করতে হবে, কি বলেন? না হয় আল্লাহ পাক কবুল করবেন। তাহলে ওযু করবেন কার মতো? একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করতেন, সেই ওযুর শুরু করতেন কি দিয়ে? বিসমিল্লাহ বলে শুরু করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমুল্লাহ আলাই, যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু শুরু করছে তার ওযু হয় নাই। তাহলে ওযু শুরু করতেন রাসূল কি দিয়ে? কোন রাওয়ায়েতে আসছে শুধু বিসমিল্লাহ, কোন রাওয়ায়েতে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি কি দিয়ে? বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দ্বীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। এবার বলেন রাসূলের ওযুর সাথে আমার ওযু মিলছে না? তাহলে রাসূলের থেকে বেশি পণ্ডিত না আমরা? রাসূল বলছেন শুধু বিসমিল্লাহ, আর আমরা কতগুলো যোগ করলাম? কি বলেন? এবার বেদাত বুঝছেন নি। এখন যদি প্রশ্ন করেন, হুজুর সামনে যে কথাগুলো কইছি এগুলো তো খারাপ একটাও বলি নাই, সবগুলো তো ভালো কথা, কিন্তু খারাপ কথা একটাও নাই। একটু আগে বুঝাইছি বেদাত মানে ভালো জিনিস, কিন্তু বলে হুজুর ভালো জিনিসের অসুবিধা কি? অসুবিধা একটা, রাসুল থেকে বেশি বুঝছেন, রাসুল থেকে বেশি পণ্ডিত, এক চামচ বেশি বুঝে গেছেন। সমস্যা এই জায়গায়, সমস্যা অন্য জায়গায় না। আর রাসুল থেকে বেশি বুঝলে ক্ষতি, বেশি বুঝলে জাহান্নামে যাইতে হয়। এই জন্য আপনারা তো পণ্ডিতির দরকারটা কি? আমার রাসুল বিসমিল্লাহ বলছে, আমি বিসমিল্লাহ বলবো, আর বেশি কিছু বলবো না, কি বলেন? এবার বেদাত বুঝছেন নি, এইভাবে সূত্র ধরে ধরে বাইর করবেন। আচ্ছা ওজন নিয়ত পারেননি আপনারা, কি বলেন তো দেখি? এই যে মাশাআল্লাহ মুরব্বি পাওয়া গেছে, দেখছেন করছেন। কোন সহি হাসান দৈব জাল হাদিসও আসছে নাকি? কোন জাল হাদিসও পাওয়া যায় নাই, খুঁজে সারা পৃথিবীতে যে একটা জাল হাদিসও যদি পাওয়া যাইতো যে নবী সাল্লাম এইরকম নিয়ত করছেন, তাহলে নবী নিয়ত করে নাই এই নামায় তোয়ান আতাওয়াজ্জা আপনি পাইলেন কই? আচ্ছা এই নিয়ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করছেন কিনা, ইমাম শাফি, ইমাম মালিক, হানাফি মাজহাবের কোন ফিকহের কিতাবে নিয়ত এটা আছে নাকি? কুদুরি, তারপরে আপনার সরে বেকায়া, হেদায়া, অথচ বাংলাদেশের ঘরে ঘরে কিন্তু নিয়ত আছে, আছে না? তাহলে এটা কি সুন্নত না বেদাত? মাশাআল্লাহ, এই যে অঙ্ক এত বুঝে বুঝছে, খুব ভালো স্টুডেন্ট দেখি আজকে, একবার অঙ্ক সূত্র ধরাই দিছি সব বুঝে গেছে মাশাআল্লাহ, এ সব বাহির করে ফেলতে পারবেন এইভাবে, বুঝতে পারছেন? আচ্ছা এবার ওযু শুরু করলেন, ওযু শুরু করার সময় দেখবেন অনেক বইতে লেখা আছে, হাত ধোয়ার সময় এই দোয়া, মুখ ধোয়ার সময় এই দোয়া, পা ধোয়ার সময় দোয়া, এরকম আছে না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে হাত ধোয়ার সময় দোয়া, পা ধোয়ার সময় দোয়া, মুখমণ্ডলের দোয়া, এরকম কোন জাল হাদিসেও কোন বর্ণনা আসে নাই, অথচ বাংলাদেশে আছে। আচ্ছা ওযু করার পরে কি দোয়া বলেন তো দেখি? মাশাআল্লাহ, এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এগুলা ওযুর পরে সুন্নত। আচ্ছা এবার আসেন নামাজ, এই নামাজের মধ্যে আসেন, নামাজ তো গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা নামাজ আমরা শুরু করি কি দিয়ে? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এটা দিয়ে কি করি? আমাদের জায় নামাজ নাকি নাপাক থাকে, এটা পড়লে জায় নামাজ পাক হয়ে যায়। বাংলাদেশে যত ভাই নামাজ পড়ে না, তাদের সবসময় লুঙ্গি নাপাক থাকে, লুঙ্গি প্যান্ট নাপাক থাকে। একজন বেনামাজি ভাইও পাইবেন না যার লুঙ্গিটা ফাঁক আছে। নামাজের সময় ডাকবেন, এই ভাই আসেন আসেন আজান আছে নামাজটা পড়ি, কয় লুঙ্গি ঠিক নেই, ওনার লুঙ্গি সারা জীবনে নাপাক, ফ্যানটা সবসময় নাপাক, এগুলো ঠিক থাকে না। ঠিক একইভাবে দেখবেন যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীর দিয়ে, অসংখ্য হাদিস, একটা দুটা না, যত হাদিস আছে। আপনি বুখারি দরকার নাই, কারণ বুখারির উপরে অনেকের রাগ, অনেকের ক্ষোভ, বাংলাদেশে নাকি এখন মানুষ বাংলা বুখারি পড়ে, কেউ বুখারি লিখেছে, এই জন্য বুখারি দরকার নাই, বুখারি বাদ দেন, বুখারি খালি খতম করবো আমরা, খতমে বুখারির করি আমরা, বরকত নিব, বুখারির হাদিস বাদ দিয়ে দেন। আপনি মুসান্নাফে ইবনে আবি সাইবায় আসেন, আপনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসেন, মুসনাদে ইমাম আহমদে আসেন, মুয়াত্তা ইমাম মালিকে আসেন, তিরমিজিতে আসেন, আবু দাউদ, যেগুলো নিয়ে কোনো আপত্তি নেই, সেগুলার মধ্যে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন কি দিয়ে, শেষ করতেন কি দিয়ে। শত শত হাদিস আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ করতেন সালাম দিয়ে। এর আগেও নামাজের কিছু নাই, এর পরেও কিছু নাই, অথচ আমাদের বাংলাদেশে এর আগেও আছে পরেও আছে, আছে না? আগে ইন্নি ওয়াজ্জাহতু দি যায় নামাজ পাক করে, অথচ রাসুলের যায় নামাজ সারা জীবনে পাক ছিল, কখনো না পাক ছিল না। আমাদের দেশে সব যায় নামাজ কি? না পাক। এটা দিয়ে নাকি পাক করতে হয়। অথচ নবী সরাম জীবনে একবারও এটা দিয়ে যায় নামাজ পাক করেন নাই। তাহলে এটা সুন্নত না বেদাত? মাশাল্লাহ, দেখেন অঙ্ক কিভাবে বুঝে গেছে, উত্তর রেজাল বের করে ফেলছে। আচ্ছা আবার বলেন, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা সালাসা আরবা খামসা সিত্তা আচ্ছা সাবা সামানিয়া। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো এই নিয়ত করছেন এরকম কোন জাল হাদিস আছে কিনা? শহীদ হাসান তো নাই, দৈব তো নাই, জাল আছে কিনা? হানাফি মাজহাবের কোন ফিকহের কিতাবে এই নিয়ত আছে কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি করছেন কিনা? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি করছেন কিনা? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি করছেন কিনা? অথচ বাংলাদেশে আছে। তাহলে বোঝা যায় আমরা রাসুল থেকে তো বেশি বুঝছি বুঝছি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকেও বেশি বুঝে গেছি আল্লাহর দিন। বুঝতে পারছেন? এই জন্য কেউ যদি আবার বলতে পারে অসুবিধা কি আমি নিয়ত করছি, অসুবিধা ওইটা যেটা রাসুল করে নাই আপনি করছেন, সাহাবায়ে কেরাম করেন নাই আপনি করছেন, রাসুলের থেকে বেশি পণ্ডিত এটা ধ্বংসের কারণ। কথাটা বুঝতে পারছেন? তাহলে নামাজের আগে যেগুলা সুন্নত, ও এখানে আরেকটা কথা মনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, গুদাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেখান থেকে একটা সুন্নত উঠে যাবে, যেখানে একটা বেদাত ডুববে সেখান থেকে আল্লাহ পাক একটা সুন্নত তুলে নেবেন। বেদাত যেখানে একটা আসবে ওই বেদাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্নত তুলে নিয়ে যাবেন। এই জন্য নামাজের আগে যেগুলা সুন্নত সেগুলা উঠে গেছে, বেদাত এগুলো আসার কারণে সুন্নত নাই। নামাজের আগে সুন্নত হইল কাতার সোজা করা, ফাঁক বন্ধ করা, সুদ্দুল খালাল। নবী সাল্লাল্লাহু প্রত্যেক সলাতের আগে বলতেন যে সুদ্দুল খালাল। আমাদের দেশে দেখেন আরো প্রথম মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় বলে কি, সবাই দাঁড়াই যায়, কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি, এগুলা ঘোষণা দেন না মুয়াজ্জিন সাহেব? মুয়াজ্জিন সাহেব এগুলো বলা যাবে না। রাসূলের মুয়াজ্জিন জীবনে কোনোদিন এসব কথা বলেন নাই, মুয়াজ্জিন সাহেবের কোনো কথা বলার এখতিয়ার নাই, মসজিদে মোতাওয়াল্লির কথা বলার এখতিয়ার নাই, মসজিদের সভাপতির কথা বলার এখতিয়ার নাই। কথা বলবে কে? একজন ইমাম, আর সব খাদেম। মক্কার যিনি মোতাওয়াল্লি, মসজিদে হারামের মোতাওয়াল্লি, মসজিদে নববীর মোতাওয়াল্লি, নাম কি চিনে না দেখি, খাদেমুল হারামাইন আর শরীফাইন বাদশা সালমান, বর্তমানে যিনি আছেন সৌদি আরবের যিনি বাদশা থাকেন, উনি দুই সম্মানিত মসজিদের খাদেম। অথচ উনি কিন্তু দুই মসজিদের মোতাওয়াল্লি, কিন্তু উনার উপাধি কি? খাদেম, খাদেমুল হারামাইন আর শরীফাইন। তাহলে মসজিদের যিনি মোতাওয়াল্লি, যিনি সভাপতি, যিনি সেক্রেটারি, তিনি হলেন মসজিদের কি? খাদেম। প্রথম ইমামের মর্যাদা, তারপরে মুয়াজ্জিনের মর্যাদা, তারপরে খাদেমের মর্যাদা। এজন্য মসজিদে ইমাম মুয়াজ্জিনের পারমিশন ছাড়া মসজিদের সভাপতির কথা বলার এখতিয়ার নাই, কারণ উনি খাদেম, ইমাম মুয়াজ্জিনের আন্ডারে। কিন্তু এখন সমাজে উল্টা হয়ে গেছে, এখানেও বেদাত, উনি চলে গেছে উপরে, ইমাম চলে গেছে নিচে। তাহলে মসজিদে মুয়াজ্জিনেরও কথা বলার এখতিয়ার নাই, মুয়াজ্জিন শুধু উঠবেন, উঠে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, একামত শুরু করবেন, উনি আর কোনো কথা বলবেন না, কথা বলবেন যা ইমাম সাহেব, ওনার একামত শেষ, ইমাম সাহেব নামাজ শুরু করবেন। এই মাঝখান দিয়ে ইমাম সাহেবের কিছু কাজ আছে, কিন্তু আমাদের ইমাম সাহেবের কাজ সব বন্ধ করি ওই মুয়াজ্জিন সাহেবেরই দিয়ে দিছে, যে ইমাম সাহেব তখন বলবেন ইস্তাও ইস্তাও আকিমু সুফুফাকুম ওয়া তাদিলু ওয়াসুদ্দুল খালাল ফাআতিমু সাফাল আউয়াল ফাল আউয়াল। মক্কার ইমাম মদিনার ইমামকে দেখছেন না? হজে গেছেন যে দেখেন না, লাইভ দেখেন না? এবং ওই মক্কার ইমাম মদিনার ইমাম লাগবে না, আমাদের ওই যে তিরমিজি আবু দাউদ বুখারী বাদ দেন, মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই, এগুলো খুলে খুলে দেখেন সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ কিভাবে শুরু করতেন। প্রত্যেক ওয়াক্তে এই জামাত শুরু করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন এস্তাও, কাতার সোজা করো, কাতার সোজা করে নাও, সুদ্দুল খালাল ফাঁক গুলা বন্ধ করো, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, ইউলজিকুল কাদাম বিল কাদাম, কদমের সাথে কদম, স্পষ্ট সহিহ হাদিস, কদমের সাথে কদম। কদম মানে কি? হ্যাঁ নাকি আপনাদের দেশে মাথা? কদম মানে কি? কদম এমন একটা আরবি শব্দ যেটা বাংলাও সবাই বুঝে। কদম মানে কি? তাহলে পায়ের সাথে পা লাগাইতে বলছে রাসূল, কদমের সাথে কদম। এখন অনেকে কয় পায়ের সাথে পা লাগানো বেয়াদবি, তাহলে বেয়াদবিটা শিখাইলো কে? নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে পায়ের সাথে পা লাগাইতে। ইউলজিকুল কদম বিল কদম, কদমের সাথে কদমকে মিলাইতে বলছেন, এলজাক করতে বলছেন, নাউজুবিল্লাহ। যদি আপনি এটারে বেয়াদবি বলেন তাহলে আবার কোথায় চলে গেছে ওইটা আর উচ্চারণ করলাম না। আল্লাহ পাক হেফাজত করুন। তাহলে আমরা যে কথাটা বলতেছি যে সুন্নত হলো ইমাম সাহেব সব কাতা সোজা করবেন, ফাঁক বন্ধ করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে যখন সাহাবীর সংখ্যা বেড়ে গেছে তখন একজন সাহাবীর দায়িত্ব দিছে যে প্রত্যেক কাতারে কাতারে যায় দেখে আসো ঠিক হয়েছে কিনা। তারপরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলে যে ঠিক আছে সব ওকে, তারপরে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শুরু করতেন। অথচ দেখেন এই সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। কারণ কি? ওই যে ইন্নি ওয়াজ্জাহত ঢুকছে, নাওয়াইতওয়ান ঢুকছে, যেখানে বেদাত ঢুকবে সুন্নত উঠে যাবে। আল্লাহ পাক বেদাতের কারণে সুন্নতের বরকত তুলে নেবেন। এই জন্য দেখা যায় এক লোক এমনি করে আল্লাহ আকবার কইছে, আবার নিয়ত ছেড়ে দিছে। কিরে ভাই ছেড়ে দিলেন কেন? কয় এখন তো এশার নামাজ, আমি সালাসা বলে ফেলছি, মানে আরবা বলতে হইব না, আমায় তো অনুসারী আল্লাহ তাআলা আরবা, উনি সালাসা বলে ফেলছে, এই জন্য নামাজ ছেড়ে দিছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল মানে এই যে নতুন নতুন এগুলো ঢুকার কারণে ওই সুন্নত উঠে গেছে, সুন্নত বিলুপ্ত হয়ে গেছে। এইভাবে সালাম পেরানোর পরে জিকির করা সুন্নত, অথচ আল্লাহর বান্দারা জিকিরে জানে না, নামাজের পরে জিকির করে না, নামাজের পরে কয় হুজুর মুনাজাত করেন। অথচ এতক্ষণ যে নামাজ পড়ছেন, নামাজেরই আরেক নাম হলো মুনাজাত। নামাজটা হলো মুনাজাত মানে গোপন কথাবার্তা, দুইজনে গোপনে কথা বলার নাম মুনাজাত। আল্লাহ এবং আল্লাহর বান্দা কথা বলবে এটার নাম মুনাজাত। সলাতের আরেক নাম মুনাজাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইউনাজি রাব্বাহু, সলাতের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলে। এখন নামাজের পরে যায় বান্দা কথা বলার জন্য, তা আপনি যে দোয়া করতেছেন জোরে জোরে সবাই তো শুনে যাইতেছে, এটা আর মুনাজাত হইল কেমনে? মুনাজাত তো কেউ শুনবে না, আপনি আর আল্লাহ দুইজনের গোপন কথা, তিনজনে যদি শুনে যায় এটা তো আর মুনাজাতে হইল না। অথচ দেখেন ওই ওটা ঢুকার কারণে ওই সুন্নতি জিকিরগুলো উঠে গেছে। এইভাবে দরুদ পড়বেন কার মতো বলেন তো দেখি? দরুদ পড়বেন, দরুদ একটা এবাদত না? এবাদত শিখানোর দায়িত্ব কার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিয়ামত পর্যন্ত সকল এবাদত শিখাবেন কে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ শিখাই যান নাই আমাদেরকে, নাকি এটা শিখাইতে ভুলে গেছেন, শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিয়ে গেছেন যে আমি একটু ভুলে গেছিলাম শেখ সাদী তুমি একটু শিখাই দিও সবাইরে? কে? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির দায়িত্ব দিছে। তাহলে আমরা কেন দরুদ শুরু করি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ শিখেছে কে? শেখ সাদী শিখাইছে, তো রাসূল শিখায় নাই। তাহলে শেখ সাদীরটা পড়লে কি দরুদ হবে? এটা তো একটা কবিতা, কবিতা পড়লে কি দরুদ হয় নাকি? দরুদ এক জিনিস, কবিতা এক জিনিস। কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি রচনা করতে পারেন, গাইতে পারেন, এটা কবিতা। কবিতা মানে কবিতাই, কবিতা ইবাদত না, কবিতা দরুদ না। দরুদ এক জিনিস, কবিতা আরেক জিনিস। কিন্তু আমাদের দেশে কবিতা গায়, গান গায়, কয় দরুদ পড়তেছে? অথচ দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়ছেন, এর থেকে বাড়াইবেন সেটাও দরুদ হবে না, এর থেকে কমাইবেন এটাও দরুদ হবে না। দরুদ ওই পদ্ধতিতে তরিকায় রাসূলুল্লাহ, তরিকায় খোলাফায়ে রাশেদিনে হইতে হবে, তাহলে সেটা দরুদ। তাহলে আমাদের দেশে কত রঙের দরুদ আছে? দরুদে তুনাজি আছে, দরুদে অমুক আছে, দরুদে হাজারি আছে, দরুদে কুটি আছে, দরুদে লাখি আছে, কত রকমের দরুদ যে আছে। এক এক বুজুর্গ এক এক দরুদ আবিষ্কার করছে। কোন বুজুর্গ এবাদত বানানোর ক্ষমতা আল্লাহ দিছে নাকি? এবাদত বানাবেন কিয়ামত পর্যন্ত একজন এক মুআল্লিম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবীর শিখানো দরুদের বাহিরে আপনি যত দরুদ পড়বেন ওই দরুদ আল্লাহ কবুল করবেন না। এইভাবে আপনি বাসার যায় বের করে ফেলবেন যে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, এই দরুদ সাহাবীরা পড়ছে কিনা? যদি না পড়ে তাহলে উত্তর সমান সমান বেদাত, আর যদি সাহাবীরা পড়ে 53 বছরে থাকে তাহলে সমান সমান সুন্নত। বুঝতে পারছেন? এইভাবে সবগুলা সময় নাই, আমরা সারা রাত লাগবো দরুদ দরুদ বাইর করতে, অঙ্ক করতে। এগুলো সূত্র ধরাই দিলাম, আপনারা বাইর করে ফেলবেন। এবার আসেন জিকির। আল্লাহর জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। জিকির করবেন কার পদ্ধতিতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন নাই? রাসূল জিকির করেন নাই? করছেন নাই? একজন এক বসে বসে জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, ভাই এই জিকির পাইলেন কই? আমার রাসূল জীবনে কোনোদিন বসে বসে আল্লাহ আল্লাহ করছেন কিনা? কয় এ আপনি কোন কি সূরা আল মুযাম্মিলের মধ্যে পড়ি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজকুরি ইসমা রাব্বিকা ওয়া তাওয়াত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলছেন, তোমার রবের নামের জিকির করো, আমার রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ আল্লাহ করতেছি। দলিল ঠিক আছে কিন্তু, ঠিক আছে না? আল্লাহ বলছে ওয়াজকুরি ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো, তো রবের নাম আল্লাহ, এজন্য আমি আল্লাহ আল্লাহ করতেছি। ভালো কথা। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুযাম্মিলের এই আয়াতটার আমল করছেন কি করেন নাই? আল্লাহর রাসূল এই আয়াতটার আমল করছেন কি করেন নাই? কি আল্লাহর রাসূল আমল করছেন নাই? অনেকের মনে সন্দেহ, মনে করে নাই। কিছু আয়াত রাসূল বাদ দিছে আমল, আমাদের জন্য রেখে গেছে, অথবা বলছে যে ঠিক আছে আয়াতটার আমল আমি করতে পারলাম না, এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি করব, বা এটা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি করব, এরকম কোন আয়াত রেখে গেছে? তাহলে এই আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা? তো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের এমন একটা শব্দ নাই, এমন একটা আয়াত নাই, এমন একটা বাক্য নাই যেটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আয়াতের আমল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার সাহাবীদেরকে নিয়ে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহ করি করি কলবে ধাক্কা মারি মারি কলব পরিষ্কার করছে কিনা? করছেন? তো না করলে আপনি পাইছেন কই? এখন যতই আপনি কলবে ধাক্কা মারেন, রাসূলের পদ্ধতির বাহিরে ধাক্কা মারলে ধাক্কা মারতে মারতে ঘষে আপনি ভেঙে ফেলবেন, কিন্তু কলব পরিষ্কার হবে না। এটার নাম শূন্যতার বেদাত। একজন বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? হ্যাঁ, আচ্ছা আমি জিজ্ঞেস করি, ভাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কই পাইলেন? দলিল দেন। আচ্ছা, তো দলিল দেওয়া হয়েছে, দলিলগুলো শুনেন, সুন্দর সুন্দর দলিল। রাত বেশি হয়ে যাচ্ছে, সংক্ষেপে বলি। একজন বড় আলেম বাংলাদেশের দলিল দিছেন ইল্লাল্লাহর দলিল। কয় যে আলেম বলবো ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, সেই আলেমের নামের আগে মাওলানা লাগান জায়েজ নাই। এটা হলো কি? ইল্লাল্লাহ জিকিরের দলিল। কয় যে আলেম বলবো ইল্লাল্লাহ বলা জিকির জায়েজ নাই, সেই আলেমের আগে মাওলানা লাগান জায়েজ নাই। এটা হলো একেবারে নাম বললাম না, বিরাট এক বুজুর্গের দলিল। তা এই বুজুর্গ দলিল দিয়ে দিচ্ছেন যে যে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই বলবো তার নামের আগে মাওলানা লাগন জায়েজ নাই। আচ্ছা আরেকজন দলিল দিচ্ছেন, কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কার সব ঘাস কেটে ফেলো। পরে সাহাবায়ে কেরাম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাল ইজখির, ইজখির ঘাস ব্যতীত, মানে ইজখিরটা উপকারী, এটা রাখা লাগবো। তো এই জন্য সাহাবিরা বলছে ইল্লাল ইজখির, ইল্লা দিয়ে ইজখির বলছে, আগেরটা বলে নাই, খালি ইল্লাল ইজখির বলছে, এই জন্য ইল্লাল্লাহ জায়েজ। দলিল পাইছেন আরেকটা? আচ্ছা আর এটাও দিছে বিরাট এক মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, ওনার বিরাট উপাধি আছে। আচ্ছা এবার আরেকজনের দলিল শুনেন, আরেকজন বিশাল পীর সাহেব, লক্ষ লক্ষ মুরিদ আছে, উনি দলিল দিতেছেন। শুনেন, কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়াকফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন কে সে গুনাহগুলা মাফ করে দিতে পারে আল্লাহ ছাড়া? আল্লাহ কোরআনে তো ইল্লাল্লাহ বলছে, তাহলে ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে না কেন? এমন এক পীরে দলিল দিছে যে পীরের লক্ষ লক্ষ মুরিদ আছে, এ আরেক দলিল, দলিল পাইছেন নি? আচ্ছা আরেকজন দলিল দিতেছেন যে শোনেন, এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী মুস্তাসনায় মুফাররাক হয়েছে, আগের মুস্তাসনা মিনু উল্লেখ করা লাগে না, এটা ভিতরে ভিতরে থাকে, পরেরটা উল্লেখ করলে হয়, এটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী কয় ঠিক আছে, এটা হলো আরেক দলিল। আচ্ছা আমি বললাম ভাই সব দলিল ঠিক আছে, কারণ এত বড় বড় বুজুর্গরা বলছে খাতায়ে বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বুজুর্গের ভুল ধরা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরা আরেক বেয়াদবি। সুতরাং এত বড় বড় বুজুর্গদের ভুল ধরার সাহস আমাদের নাই, বুজুর্গের ভুল ধরা নাকি আরেক বেয়াদবি। সুতরাং এত বড় বড় বুজুর্গরা বলছে খবরদার ভুল ধরা যাবে না। আমি বললাম ভাই এত দলিল তো আপনাদের কাছে আমি চাইলাম না, আমি চাইলাম আমার রাসূল জীবনে কোনোদিন একবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছেন কিনা এই দলিলটা একটু দেখাই দেন, অথবা আমার রাসূলের সাহাবীরা যেই লক্ষাধিক আল্লাহর ওলি ছিলেন সাহাবায়ে কেরাম, ওই আল্লাহর ওলিরা বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন কিনা এই দলিলটা একটু দেখাই দিলে হয়। আমার ব্যাকরণের নিয়মও দরকার নাই, বালাগাতের নিয়মও দরকার নাই, মান্তেকের নিয়মও দরকার নাই, আমার দরকার শুধু এই দলিলটা। কি বলেন আপনাদের কোনটা দরকার, আমার রাসূল করছেন কিনা বা আমার রাসূলের সাহাবীরা করছেন কিনা, এই দলিলটা দিলেই তো হয়। এত ব্যাকরণ বালাগাত এত কিছু তো আমার দরকার নাই, বলে দিলেই হয় যে তিরমিজির এত নম্বর হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বসে বসে ইল্লাল্লাহ বলে বলে কলব পরিষ্কার করছে, বাস আমরাও করবো, অসুবিধা কি, আমরা করতে অসুবিধা আছে? তাহলে যেই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা করেন নাই, যত বড় বুজুর্গ করুন ওই বুজুর্গ আমার রাসূলের থেকে বড় বুজুর্গ না, ওই বুজুর্গ আমার রাসূলের সাহাবীদের থেকে বড় বুজুর্গ না। সুতরাং আমার রাসূল এবং আমার রাসূলের সাহাবীরা যেই পদ্ধতিতে জিকির করছেন কিয়ামত পর্যন্ত ওই পদ্ধতি সুন্নত, ওই পদ্ধতির বাহিরে যত জিকির আছে কিয়ামত পর্যন্ত সব বেদাত। বুঝতে পারছেন? এবার জিকির সব বাইর করে ফেলবেন, বলে হুজুর তো ইবাদত সব কমায় দিতেছে, যা ইবাদত করতাম এবার তো ইবাদত কমে গেছে, এ কম ইবাদত করবেন। এই জন্য রাসূল বলছে আমালুন কলিলুন ফি সুন্নাতিন, আমল করবেন কম কিন্তু সেটা সুন্নত অনুযায়ী করবেন, বেশি বেদাত অনুযায়ী আমল করলে কাজ হবে না। তাহলে বোঝা যায় আমাদের প্রত্যেক ইবাদতের ভিতরে এইরকম বেদাতের স্তূপ, বিশাল বিশাল স্তূপ আছে। এখন প্রশ্ন হইল হুজুর এগুলা যে বেদাত এগুলা তো আমরা মূর্খ মানুষেরা করি নাই, এগুলা তো বড় বড় বুজুর্গরা করছে, বড় বড় হুজুরেরা করছে, কি ঠিক কথা না? আমরা বলবো ভাই ওই বুজুর্গরা ভুল করছে কথা আমরা বলবো না, ওই সমস্ত ওলামায়ে কেরাম ভুল করছেন এটা বলবো না, ওই সমস্ত ওলামায়ে কেরামের মাকসাদ আমরা বুঝতে পারি নাই, ওই সমস্ত ওলামায়ে কেরাম একটা উদ্দেশ্য নিয়ে সাময়িকভাবে করছিলেন সেটারে আমরা না বুঝে দলিল বানাই ফেলছি। যেমন এই উপমহাদেশের, এই ভারতীয় উপমহাদেশের মানুষের মধ্যে হিন্দু খ্রিস্টি কালচার এত ব্যাপকভাবে বিস্তার লাভ করছিল, মুসলমানের সব কিছুর মধ্যে হিন্দু সংস্কৃতি হিন্দু কালচার এমন বিস্তার লাভ করছিল, ওই সময় আল্লাহর বড় বড় বন্দারা সেই আপনার ফুরফুরার পীর সাহেব, জৈনপুরের পীর সাহেব, শশিনার পীর সাহেব, তারপরে দেওবন্দের বিভিন্ন পীর সাহেব, ওনারা এসে এসে আমাদেরকে এই হিন্দুয়ানি কালচার থেকে, অনেক বিজাতীয় কালচার থেকে মুসলমানকে ইসলামী কালচারের দিকে উদ্বুদ্ধ করেছেন, কলমা শিখেছেন, দিন শিখেছেন, কি শেখান নাই? ওনাদের অবদান কিন্তু অস্বীকার করা যাবে না, করাইছেন ভালো কথা। কিন্তু ওনারা যখন এরকম মাহফিলে আসতেন, অনেক কষ্ট করে করে কন্ট্যাক্ট করে করে মাহফিলে আসতেন না, আজকের বক্তারা 1,00,000 টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করে, 10,000 টাকা আগে দিছে, বাকি টাকা ঠিক মতো দেয় নাই, এই জন্য মাহফিলে যায় নাই, না যায় আবার পরে আরেক মাহফিলে বলে নোয়াখালীর মানুষ কত বেয়াদব, 10,000 টাকা দিয়ে আমারে কিন্না ফেলাইছে, আমারে 1,00,000 টাকা দিয়ে তো আমার সিরিয়াল পায় না, কত মানুষ আমার 1,00,000 টাকা দিয়ে পিছনে ঘুরে সিরিয়াল পায় না, আর এরা 10,000 টাকা দিয়ে আমারে কিন্না ফেলাইছে। তাহলে কন্ট্যাক্ট করে করে এরকম বক্তারা এখন ওয়াজ করতে আসে, কিন্তু আল্লাহর ওই বান্দারা যাদের নাম বললাম পুরপুরা শশিনা জনপুর এই ওলামায়ে দেওবন এরা এরকম টাকা কন্ট্রাক্ট করে করে দাওয়াত দিতে আসে নাই, খালেস ভাবে মানুষকে দিনমুখী করার জন্য আসছিলেন। কিন্তু মানুষ যখন কালেমায় জানতো না, তা আমরা যখন ওই মুক্তবে ছেলে মেয়ের করে যখন সুরা পড়াই তখন সুরা পড়ানোর সময় কি বলি, যে আমরা বলি যে এই বলো যে আলহামদু আলহামদু আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি লিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন, এবার বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে শিখাই না মুক্তবের মধ্যে। তো ওই সমস্ত ওলামায়ে কেরাম এই মূর্খ মানুষগুলা কালেমায় জানতো না, এই জন্য মূর্খ মানুষগুলার আসি বলতে এই বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তারা কালেমা শিখেছেন, তারা জিকির শিখান নাই, বুঝতে পারছেন? কালেমাটারে মুখস্থ ঠোটস্থ করার জন্য তারা বাঙ্গি বাঙ্গি সহজ সহজ ভাবে এইভাবে মুখস্থ করাইছেন, করাই তাদেরকে কালেমা শিখেছেন। এটা তাদের দোষ না, তারা এগুলো আবিষ্কার করে নাই, পরে আমরা মনে করছি এত বড় বুজুর্গ বলছে ইল্লাল্লাহ সুতরাং এটা তো জিকির হয়ে গেছে। এখন যদি বলি ইল্লাল্লাহ জিকির নাই তাহলে ওই বুজুর্গদের নামে মিথ্যা বলা হবে, বুজুর্গরা ভুল করছে এটা প্রমাণ হবে, আসলে এটা না, বুজুর্গরা ভুল করছে না, এটা এটা ঠিক না। তারা তাদের এলেম অনুযায়ী সবচেয়ে সহি জিনিসটা বিশুদ্ধ জিনিসটা আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন, তারা ভুল শিখান নাই আমাদেরকে। কিন্তু সমস্যা হলো ওই সময় আমরা শিখছি যারা মুরব্বীরা আছেন মুক্তব পড়ছেন আলিফ বে তে সে পড়ছেন না, এখন কি পড়েন আলিফ বা তা সা। তো যদি বলেন যে ওই সময় হুজুররা বে তে কইছে, এখন নতুন নতুন হুজুর বাইরে হইছে আবার কয় বা তা সা। ওই সময় এমন হুজুর ছিল গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে, এখন বাংলাদেশের হুজুর সবগুলো মিলে গ্লাস একটার মধ্যে ফু দিলে হতো গ্লাস ফাটে না, এখনকার হুজুররা কয় আবার আলিফ বা তা সা। এখন বা তা সা শুদ্ধ না বে তে সে শুদ্ধ, তাহলে বোঝা যায় ওই সময় যে বেতে এসে শিখেছে উনাদের এলেমের আলোকে সবচেয়ে সহি জিনিস আমাদেরকে শিখাইছেন, কিন্তু তারা ওই এই যে বাতা যে শুদ্ধ এটা তারা শিখতে পারেন নাই, এটা তাদের ওই সময় তাদের দোষ না, ওই সময়ের মদিনার সাথে এলেমের রাজধানীর সাথে কানেকশনটা এরকম ছিল না। আজকে দেখেন সাতপুরের যোগাযোগ ঢাকার সাথে যেরকম, আজ থেকে 50 বছর আগে রাজধানীর সাথে সাতপুরের যোগাযোগ এরকম ছিল নাকি? তাহলে এখন আমাদের রাজধানী এলেমের রাজধানী কোথায়? রাজধানীও চিনে না, এলেমের রাজধানী মদিনা। মুআল্লেম আছে কোথায়? মুআল্লেম যেখানে রাজধানীও তো সেখানে, রাষ্ট্রপতি এক জায়গায় রাজধানী আরেক জায়গায় নাকি, প্রধানমন্ত্রী এক জায়গায় ঢাকা রাজধানী কি চিটাগাং নাকি, তো মুআল্লেম কোথায়? মদিনা, এলেমের রাজধানী মদিনা। এই মদিনার সাথে কানেকশনটা ওই সময় একটু জটিল ছিল, এখন যত এখন মদিনায় মসজিদে নববীতে নামাজ হইতেছে আপনি সাতপুরে বসে দেখতেছেন, মসজিদে হারামে নামাজ হইতেছে সাতপুরে বসে দেখতেছেন। এক সময় ওই মসজিদে নববী নামাজ পড়তে যাইতে লাগতো 6 মাস, আসতে লাগতো 6 মাস, রমজানের ঈদের পরে হজ রওনা দিত দিত না, আর এখন আপনি 6 ঘন্টা চলে যান হজে। তাহলে বোঝা যায় ওই সময়ের ওলামায়ে কেরামদের কাছে যেই এলেম ছিল ওই এলেমের আলোকে তারা আমাকে আমাদেরকে বিশুদ্ধ জিনিস শিখাইছেন। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমরা যোগাযোগের উন্নতির কারণে আমরা এখন আরো বিশুদ্ধ জিনিসগুলা পেয়ে যাচ্ছি, এজন্য এখন দেখবেন মাকতাবায়ে শামেলা এক সিডির ভিতরে 10,000 কিতাব, আর এক সময় পুরা বাংলাদেশের সব আলেমের কাছে মিলাইলেও 10,000 কিতাব ছিল না, আর এক কিতাব খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে ঘন্টার পর ঘন্টা একটা মাসালা ফতোয়া বের করা কঠিন ছিল, আর এখন এক ক্লিক করলে এই 10,000 কিতাবের কোন জায়গায় কি আছে এক জায়গায় চলে আসে, সুবহানাল্লাহ। এই জন্য অনেক জিনিস আমরা এখন সহজে বের করতে পারতেছি, আর ওলামায়ে মদিনা এগুলো আবার বাংলাদেশে বাইর করি না, আবার অনেকে কেউ কেউ মনে করে মনে হয় বাংলাদেশে এই হুজুরে গুনে বসে বসে মনে বাইর করে, খবরদার এই কথা মনে করবেন না। আবার অনেকে মনে করে কয় এ তো বোখারি শরীফ পড়ে, মনে বোখারি শরীফ পড়ে পড়ে আমল করে, এগুলা বাংলাদেশের কোনো আলেমেও বাহির করে না, এবং যারা বোখারি শরীফ মুসলিম শরীফ পড়ে তারাও বের করে না, এইগুলো আসে মদিনা থেকে। মদিনা কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ ইমান পাওয়া যাবে, কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ এলেম পাওয়া যাবে, কেয়ামত পর্যন্ত বিশুদ্ধ আমল পাওয়া যাবে। দেখবেন মসজিদে নববীতে সুন্দর করে স্বর্ণের কালারে সুন্দর করে হাদিস এটা লেখা আছে যে দাজ্জাল মদিনায় ঢুকতে পারবে না। মদিনার প্রত্যেক গলিতে গলিতে আল্লাহ ফেরেশতা নিয়োজিত রাখছেন, দাজ্জালকে মদিনায় ঢুকতে দিবেন না। তাহলে বাংলাদেশে দাজ্জাল আসবে না, ইন্ডিয়া পাকিস্তান, তাহলে বাংলাদেশের এলেম, ইন্ডিয়ার এলেম, পাকিস্তানের এলেম দাজ্জালের আওতা মুক্ত না দাজ্জালের আওতার ভিতরে? কিন্তু মদিনার এলেম দাজ্জালের আওতা মুক্ত, বিশুদ্ধ এলেম, বিশুদ্ধ ইমানও সেখানে পাওয়া যাবে। আপনি বিশুদ্ধ খাতি মধু কিনতে চান, কই যাইবেন? সুন্দরবন চলে যাবেন। আপনি যদি সাতপুরে এখানে বসে খাঁটি মধু কিনতে চান, পাইবেন? এখানে দেখবেন যে ওই ওখান থেকে এই পর্যন্ত আসতে আসতে অনেক ভেজাল মিশে গেছে। তো বিশুদ্ধ ইমান যদি খুঁজতে চান, ইমানের বাজার হইল মদিনা। আর যেখানে বিশুদ্ধ ইমান থাকবে সেখানে বিশুদ্ধ আমলও থাকবে, এলেমও থাকবে। এই এই মদিনার সাথে কানেকশনটা আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণে আমরা এখন কোনটা সুন্নত কোনটা বেদাত, কোনটা তাওহীদ কোনটা শিরক, এটা সহজে ওলামায়ে মদিনার থেকে আমরা জানতে পারতেছি, সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো আমাদের জন্য এখন সহজ হয়ে গেছে, এই অঙ্কগুলো সোজা হয়ে গেছে। আগে অঙ্কগুলো বাহির করা অনেক কঠিন ছিল, এখন এই অঙ্কগুলো সহজ, কারণ আমরা ওই যে মূল ঘোড়ার সাথে রাজধানীর সাথে কানেকশনটা বেড়ে গেছে। আল্লাহ আকবার, মসজিদে নববীতে গেলে আলেম কারে কয়, আলেম কি দেখে আসিয়েন। আল্লাহ যদি যাদেরকে এই মসজিদে নববীতে যাওয়ার তৌফিক দিবেন, দোয়া করি আল্লাহ সবাইকে মসজিদে নববী যাওয়ার তৌফিক দেন। মসজিদে নববীর ভিতরে দেখবেন ওলামায়ে কেরাম ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে রাত দিন মসজিদে নববীটা একটা ইউনিভার্সিটি। সেখানে দেখবেন দার্স চলতেছে, বুখারীর দার্স, মুসলিমের দার্স, তিরমিজির দার্স, তাফসির, সারাদিন লেখাপড়া চলতেছে। ওই লেখাপড়ায় দার্সে বসে দেখিয়েন আলেম কাকে বলে। আল্লাহ আকবার, শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহ 92 বছর বয়স, মদিনার যত মুহাদ্দিস আছে সব তার ছাত্র। আমরা এবার যাই দেখে আসলাম, এই যে নভেম্বরে ওমরা গিয়ে দেখি যে আল্লাহ আকবার, সকল মদিনার মুহাদ্দিস, বড় বড় প্রফেসর হাদিসের, ওনার সামনে বসে বসে হাদিসের কিতাব পড়তেছে, বুখারি পড়তেছে। আর অন্ধ মানুষ চেয়ারে বসে আছে, ওই কোনো জায়গায় যদি ভুল পড়ে বলে দিচ্ছে এই জায়গায় এমনি হবে না এমনি হবে। আল্লাহ আকবার, রাবিদের সনদ ইমাম বুখারি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন রাবি, প্রত্যেকের নাম বলার সাথে সাথে উনার ওস্তাদকে, ছাত্রকে, বাড়ি কোথায়, কার কাছে লেখাপড়া করছে, কয়টা হাদিস জানতো, কি জানতো, আগাগোড়া বলে দিচ্ছে, সুবহানাল্লাহ। এই এলেম দেখেই তো আমরা আশ্চর্য হয়ে গেলাম, উনাদের ছাত্র হওয়ার যোগ্যতাই তো আমাদের নাই। কিন্তু কুয়ার ব্যাংক যদি কুয়ার মধ্যে থাকে, কয় আমার থেকে বড় মনে হয় পৃথিবীতে আর কেউ নাই, কারণ সে তো সাগরও দেখে নাই, নদীও দেখে নাই, মহাসাগরও দেখে নাই। যখন সাগর দেখবে তখন বুঝবে যে আসলে এলেম কাকে বলে। আমরা তো ওই সুযোগ হয় না, যে আমরা আছি কুয়ার মধ্যে, এজন্য বুঝতে একটু কষ্ট হয়। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, যে আলহামদুলিল্লাহ কথা অনেক হয়ে গেছে আর আমরা কথা দীর্ঘায়িত করব না, তো সূত্র ধরাই দিছি এই এক বছর এই সূত্রের আলোকে কোনটা সুন্নত কোনটা বেদাত বের করবেন আর আমল করবেন সুন্নতের উপরে। আর ওলামায়ে কেরামদেরকে সবসময় সম্মান করবেন, ওলামায়ে কেরাম সবাই সুন্নতের পক্ষে বেদাতের বিরুদ্ধে, কিন্তু অনেক সময় সমাজ তাদেরকে বাধ্য করে বেদাত করার জন্য। বেদাত জেনেও অনেক ইমাম সাহেব করতে হয়, কারণ সমাজের মানুষ তাকে বেদাত করতে বাধ্য করে। এজন্য মনে করবেন না আবার ইমাম সাহেব মনে বেদাতের পক্ষে, বেদাতের পক্ষে না, কোনো ইমাম নাই বাংলাদেশে বেদাতের পক্ষে, সবাই সুন্নতের পক্ষে। কিন্তু কিছু কিছু বেদাত তাদেরকে বাধ্য করা হয়, এজন্য ওলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, ওলামায়ে কেরামদের থেকে এলেম নেবেন, ওলামায়ে কেরামের সাথে কোনো ধরনের বেয়াদবি করবেন না। ওলামায়ে কেরামের সম্মান করা এটাও ইমানের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের এত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদের উপরে থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করুন। আল্লাহ পাক এই বদরপুরের এই এলাকার ভাই বোনদেরকে আল্লাহ কবুল করে নিন, সবাইকে আল্লাহ সুন্নতের জন্য কবুল করে নিন, এই এলাকাকে আল্লাহ পাক দারুস সুন্নাহ সুন্নতের এলাকা হিসাবে আল্লাহ কবুল করে নিন, বেদাত মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, শেরিক মুক্ত এলাকা হিসাবে আল্লাহ কবুল করে নিন। শায়েখ বাইতুল্লাহর নাম কি হারাম শরীফ না হেরেম শরীফ? বাইতুল্লাহর নাম হারাম শরীফ, হেরেম না, উচ্চারণ হলো হারাম শরীফ না, এটা খেয়াল রাখবেন। হারাম এটা হলো আল মসজিদ আল হারাম, আরবি ভাষা এমন একটা ভাষা যেই ভাষায় এমন কিছু শব্দ আছে, এই শব্দটা ইতিবাচক নেতিবাচক দুটো অর্থ বোঝায়, মানে হারাম শব্দের অর্থ পবিত্র, আবার হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। তো মসজিদে হারামকে আল্লাহ কোরআনে কারিমে মসজিদে হারাম বলছেন, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, এটা মসজিদে হারাম। তো মসজিদে হারাম মানে দুটা অর্থই, একটা হলো সম্মানিত মসজিদ আর একটা হলো নিষিদ্ধ মসজিদ। সম্মানিত মসজিদ পৃথিবীর সবচেয়ে সম্মানের মসজিদ, এটা মসজিদে হারাম। আর নিষিদ্ধ মসজিদ এই অর্থে যে এটার এরিয়ার মধ্যে অনেক হালাল জিনিসও নিষিদ্ধ, কারণ এহরাম অবস্থায় যখন মসজিদে হারামের সীমানার মধ্যে ঢুকবেন তখন আপনার জন্য অনেক হালাল জিনিসও নিষিদ্ধ, এই জন্য এটার নাম হারাম, কিন্তু এটা হেরেম না। মক্কা 100,000 রাকাত সালাতে, মদিনায় 50,000 রাকাত সালাতে সওয়াব, আকসা এত সওয়াব, এই কথাটি ঠিক কিনা? এখানে মক্কা মানে মসজিদে হারামে, মসজিদে হারামে 100,000 রাকাত এটা একেবারে সহি, কোনো অসুবিধা নাই। আর মদিনার 50,000 রাকাতের ব্যাপারে যে হাদিসটা এটা দঈফ হাদিস, আর সহি হাদিস হলো 1,000 রাকাত, আর মসজিদে আকসায় 25,000 যেটা এটা দঈফ হাদিস, আর সহি হাদিস হলো 500 রাকাত। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মদিনাতে আমরা সহি হাদিসে পাই 1,000, দঈফ হাদিসে পাই 50,000, আমরা বিশ্বাস করব সহি হাদিসেরটা কিন্তু আশা করব 50,000-এরটা। কথা বুঝতে পারছেন? আশা করতে তো অসুবিধা নাই, আশা তো বিরাট কিছু রাখতে পারি, আল্লাহর কাছেও অভাব নাই। তা আমরা সহি হাদিসেরটা বিশ্বাস করব কিন্তু আশা করব যে দঈফ হাদিসে যাতে 50,000 পাইছি, আল্লাহ যেন আমার 50,000-এ দেন। আচ্ছা, কোনো পীর সাহেবের চেহারা দেখলে কি সগীরা গুনাহ বা কবিরা গুনাহ মাফ হবে কি? পীর সাহেবের চেহারার সাথে গুনাহ মাফ হওয়ার সম্পর্ক নাই, সম্পর্ক হলো ওলামায়ে কেরামের চেহারা, দিনদার সলেহীন মুত্তাকিন মানুষের চেহারা, সেটা পীর সাহেব হইতেও পারে নাও হইতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ওলামায়ে কেরাম যিনি শেরিক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতের পাইবন, সলেহীন আলেম, এরকম সলেহীন আলেমের চেহারার দিকে তাকাইলেও গুনাহ মাফ হয়, আর এক মুমিন আর এক মুমিনের চেহারার দিকে তাকাইলে একটা মুসকি হাসি দিলেও গুনাহ মাফ হয়, এটাও সদাকা। খালি আলেম লাগবে না, আপনি এক মুসলমান আর এক মুসলমানের চেহারার দিকে তাকায় একটা হাসি দিবেন, হাসিটা দিতে টাকাও খরচ হয় না, কিন্তু তাও আল্লাহপাক গুনাহ মাফ করে দেন, এটাও সদাকা হিসাবে আল্লাহপাক গণ্য করে নেন। সুবহানাল্লাহ। ভাগ্যের উপর ভরসা করা যাবে কি, এটা অনেক লম্বা আলোচনা, এটার জন্য ইমান বিল কদর বুঝতে হবে, ইমান বিল কদর তাকদীরের ইমান, তাকদীরের ইমান বুঝতে হলে আমাদের তাফসিরুল কোরআন .com এ যাবেন, তাকদীরের ইমানের উপরে খুতবা আছে, আলোচনা আছে, ওই ওটা পুরাটা শুনলে তাকদীরের ইমানটা সবচেয়ে জটিল। তাকদীরের ইমানের কারণে লক্ষ লক্ষ মুসলমান গোমরা হয়ে গেছে, কাদরিয়া জাবরিয়া যারা, এরা তাকদীরের ইমানটা না বোঝার কারণে এরা গোমরা হয়েছে, এজন্য এটা খুব জটিল। তবে মানে আমরা চেষ্টা করতে থাকব কিন্তু ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে, এই এই এতেকাদ রাখতে হবে। সর্বমোট কোরআনে কারিমের আয়াত কতটি, এটা আমরা ওই দিন এই মৌলভী বাজারে তাফসিরুল কোরআনে আলোচনা করছি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে 6,000 আয়াত, এই ব্যাপারে কোনো একতলাভ নাই, কিন্তু 6,000-এর পরে অতিরিক্ত কয়টা এটা নিয়ে অনেকগুলো একতলাভ আছে। কেউ বলছেন যে 6,209, কেউ বলছেন 214, কেউ বলছেন 15, এইরকম মানে 200-এর উপরে সংখ্যা নিয়ে একতলাভ আছে, অর্থাৎ এটা সুনির্দিষ্ট সংখ্যা একেবারে এতটা এটা নিশ্চিত না। এটার কারণ হচ্ছে কিছু আয়াত কোরআনে কারিমে এরকম আছে, দুই আয়াতকে এক আয়াত ধরছেন কেউ কেউ, কেউ কেউ এক আয়াতকে দুই আয়াত ধরছেন। যেমন সূরা আল ফাতিহার মধ্যে আয়াত কয়টা, 7টা, কেউ কেউ গুনছেন 6টা, এখানে বিসমিল্লাহির রহমানির রহিমকে কেউ কেউ 7টা ধরছেন, কেউ কেউ 6টা ধরছেন, এরকম আরো কিছু আয়াত আছে, এগুলার কারণে সংখ্যা কম আর বেশি হয়েছে। আমাদের মসজিদে ইমাম সাহেব জামাতের সময় হলে উনি দাঁড়িয়ে বসে পড়েন, তারপরে কামাতের মাঝামাঝি সময়, এটা কতটুকু সঠিক? এটা সুন্নতের খেলাফ, কারণ ইমাম সাহেব করেন তো, ইমাম সাহেবের শানে বেদাত ব্যবহার করা বেয়াদবি, এই জন্য সরাসরি বেদাত বলবো না, তবে এটা সুন্নতের খেলাফ। কারণ সুন্নত হইল যে প্রথম সবার আগে দাঁড়াবেন ইমাম সাহেব, যখন ইমাম সাহেব দাঁড়াইবেন তারপরে মুয়াজ্জিন সাহেব দাঁড়াইবেন, ইমাম সাহেব দাঁড়ানোর আগে মুয়াজ্জিনও দাঁড়াইতে পারবে না। এটা সুন্নতের নমুনাটা দেখবেন মসজিদে হারামে, মসজিদে নববীতে দেখবেন যে আজানের টাইম আছে, জামাতের টাইম নেই। জামাতের টাইম ইমাম সাহেব যখন আসবে তখন টাইম, মুয়াজ্জিন ওখান থেকে তাকায় রয়েছে ইমাম সাহেব কি করে, ইমাম সাহেব যখন নামাজের প্রস্তুতি নিতেছেন ইমাম সাহেব রেডি, মুয়াজ্জিন সাহেব ওখান থেকে একামত শুরু করেন। তো এই জন্য মসজিদে প্রথম ইমাম সাহেব দাঁড়াবেন মুসল্লিদের দিকে ফিরে, দাঁড়ানোর পরে মুয়াজ্জিন সাহেব বুঝবেন যে আমার ইমাম সাহেব এতক্ষণে রেডি নামাজের জন্য, তখন তিনি একামত দেওয়া শুরু করবেন। এরপরে উনি একামত দেওয়া যখন শুরু করবেন মুয়াজ্জিন, তখন বাকি মুক্তাদিরা দাঁড়াই যাবে। তো এখানে ইমাম সাহেব প্রথম দাঁড়ান, আবার বসে পড়েন, তারপরে আবার একামতের মাঝামাঝি হাইয়া আলা সালা বললে দাঁড়ান, এটা সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত। ওজুর সময় গাঁট মাছা করা যাবে কিনা, গাঁট মাছা করার যে হাদিসটা, হাদিসটা সহি হাদিস না, এই জন্য গাঁট মাছে করার দরকার নাই, যেহেতু সহি হাদিসে আমরা পাই না, এই জন্য গাঁট মাছে এটা প্রয়োজন নাই। আর যারা এটাকে বলছেন তারাও মুস্তাহাব বলছেন, তো মুস্তাহাব ছুটে গেলে অসুবিধা নাই। তাবলিগ জামাতে যাওয়া কি জায়েজ? অথবা বর্তমানে যে তাবলিগ শুরু হয়েছে তা যাব না কেন, যাব না কেন জানাবেন? আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমরা কোনো দলের ব্যাপারে কোনো মন্তব্য করি না। আমার যত আজকে 12 বছরের আমার এই তাফসিরুল কোরআনের বয়স, এই 12 বছরে কখনো আমরা কোনো দল, মত, ব্যক্তি, আমরা কারো ব্যাপারে পজিটিভ নেগেটিভ আমরা কিছুই বলি না। কারণ আমরা দলের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, আমরা এখানেও প্রথমে বলছি না, আমাদের বিরোধিতা হলো শেরকের বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে না। আমাদের বিরোধিতা বেদাতের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধেও না, দলের বিরুদ্ধেও না। তো তাবলিগ জামাত এটা একটা সংগঠন, তো সুতরাং এই সংগঠনের প্রত্যেকটা সংগঠনের ভালো দিকও আছে খারাপ দিকও আছে, এমন কোনো সংগঠন নাই বাংলাদেশে যেটা সব ভালো, আবার এমন কোনো দিক নাই সব খারাপ, ভালো আছে খারাপও আছে, ওইটা আপনি অঙ্ক সূত্র ধরাই দিলে আপনি বের করবেন, এটা অঙ্ক করার দায়িত্ব আপনার। সব আপনাকে খাওয়াই দিলে তো হবে কেমনে, আপনাকে সূত্র ধরাই দিব, আপনি সূত্র অনুযায়ী অঙ্ক করে বের করবেন এখানে কোনটা ভালো কোনটা খারাপ, ভালোটা আপনি গ্রহণ করবেন, আর যেটা মিলবে না অঙ্কে, দেখবেন যে সুন্নতের সাথে মিলে না, সেটা আপনি গ্রহণ করবেন না। এজন্য আমরা ওই দলের পক্ষে বিপক্ষে আমরা কিছু বলবো না। তবে তাবলিগ যেটা, তাবলিগ এক জিনিস আর তাবলিগ জামাত ভিন্ন জিনিস। যদি প্রশ্ন করেন তাবলিগ সম্পর্কে, তাহলে তাবলিগের ব্যাপারে বলবো অবশ্যই তাবলিগ করতে হবে, আল্লাহ পাক কোরআনে কারে সরাসরি তাবলিগ করার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আপনি এগুলা তাবলিগ করেন, অর্থাৎ যা নাজিল করা হয়েছে মানে কোরআন এবং সুন্নাহ ওহি, সুতরাং এই কোরআন এবং সুন্নাহ তাবলিগ করবেন, এগুলা মানুষের কাছে পৌঁছাবেন। যেমন আমরা এতক্ষণ ওয়াজ করলাম, এটা কি করছি? তাবলিগ করছি। আপনি তাবলিগ করবেন পরিবারে, তাবলিগ করবেন আত্মীয় স্বজনের কাছে, তাবলিগ করবেন প্রতিবেশীর কাছে, যখন দেখবেন যে এরা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে সারা দুনিয়াতে তাবলিগ করবেন। এই জন্য তাবলিগের ব্যাপারে কোনো একতলাপ নাই, কিন্তু তাবলিগ জামাত সেটা একটা সংগঠন, সুতরাং সংগঠনের ব্যাপারে আমরা হা না কিছু বলবো না, সেটা আপনি অঙ্ক বের করবেন। আচ্ছা, টাকনুর নিচে কাপড় পরা সম্পর্কে জানাবেন, এটা তো সবার ঐক্যমতে বিনা একতলাফে এটা হারাম, এটা কবিরা গুনাহ টাকনুর নিচে কাপড় ইচ্ছাকৃত পরিধান করা। আচ্ছা, বিতির নামাজের পদ্ধতি সম্পর্কে বলবেন এবং এক রাকাত পড়া যাবে কি না। বিতির নামাজের ব্যাপারে যতগুলো হাদিস আসছে সবগুলো মিলাইলে সর্বমোট 11টা সহি পদ্ধতি পাওয়া যায়। তো বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় বিতির এক একভাবে আদায় করছেন, এই জন্যই এতগুলো এত রকমের সহি হাদিস আসছে। সুতরাং 11টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে যদি আপনি আদায় করেন তো বিতিরের নামাজ আদায় হয়ে যাবে। ওই 11টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি যেগুলো সহি হাদিসে বর্ণিত হয়েছে এগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আর যেইটা মানে আমরা আমাদের দেশে যেটা কমন এটার এটার ব্যাপারে যে হাদিসটা আসছে এই হাদিসটা সহি না, এই হাদিসটা দঈফ, এই জন্য দঈফ হাদিসের এখানে দুইটা জায়গায় সমস্যা আছে। একটা জায়গা হলো যে মাঝখানে যে আমরা বৈঠকটা করি দুই রাকাতের পরে, এই জায়গাটা সহিহ হাদিসের সাথে আপনার মিল নাই। আরেকটা হলো তৃতীয় রাকাতে আল্লাহ আকবর বলে যে আরেকটা তাকবীর বলি, এই তাকবীরটার সহিহ হাদিসের সাথে মিল নেই, বাকি সব ঠিক আছে। শুধু দুইটার জিনিস মিল নেই, একটা হলো মাঝখানের বৈঠকটা আর একটা হলো এই তাকবীরটা। মাঝখানে বৈঠক করলে সহিহ হাদিসের নিয়ম হলো সালাম ফিরিয়ে ফেলতে হবে, তারপর আরেক রাকাত পড়বেন, আর বৈঠক না করলে সরাসরি দুই রাকাতের পরে দাঁড়ায় যাবেন। আর ওই তাকবীরটা কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফিল কুনুত হাদিসে আসছে, যখন নবী সাল্লাম কুনুত পড়তেন তখন হাত উত্তোলন করতেন। হাত উত্তোলন করা মানে এইভাবে হাত উত্তোলন করা, এটা এইভাবে হাত উত্তোলন করা না। আচ্ছা, এক রাকাত ব্যাপারে তো সুস্পষ্ট সহি হাদিস আছে, সুতরাং সহি হাদিস অস্বীকার করা যাবে না, এক রাকাতও বিতির পড়া যাবে। হাত বাঁধার ব্যাপারে একটু বলবেন, হাত বাঁধার ব্যাপারে যতগুলো হাদিস আসছে কোনোটা একেবারে সহি না, সবগুলো হাদিসের মধ্যে দঈফ আছে। অর্থাৎ বুকের উপরে হাত বাঁধা, তারপরে পেটের উপরে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, হাত ছেড়ে দেওয়া, বিভিন্ন রকমের হাদিস আসছে হাত বাঁধার ব্যাপারে। আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ ওনার হাত বাঁধার ব্যাপারে একটা বই আছে, এই বইটা পড়ে নেবেন বিস্তারিত। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে লাইব্রেরি আসছে, বই পুস্তক রাখা হয়েছে সহি কোরআন সুন্নার আলোকে। আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, কমপক্ষে একটা করে বই হলেও নিয়ে যাবেন, এবং এখানে একবার ছোট ছোট বইও আছে অল্প টাকার। আর এই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ অনেকগুলো বই আছে, এই বইগুলো সুন্নতার বেদাত বুঝতে হলে আপনার এই বইগুলো সবচেয়ে উপযোগী, সহজভাবে আপনি সুন্নতার বেদাত বোঝানোর জন্য। যেমন রাহে বেলায়াত কোনটা সুন্নতি জিকির কোনটা বেদাতি জিকির, আপনি এই অঙ্ক বের করার জন্য সমাধান যে রাহে বেলায়াত, এহিয়াউ সুনান, হাদিসের নামে জালিয়াতি, এই বইগুলো যখন পড়বেন আপনি ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে যে কোনটা সুন্নত কোনটা বেদাত। এই বইগুলো পড়ার চেষ্টা করবেন ওনার বইগুলা, আর এখান থেকে বিভিন্ন বিষয়ভিত্তিক সুন্দর সুন্দর বই আছে, এই বইগুলো কেনার চেষ্টা করবেন। তো হাত বাঁধার ব্যাপারে যেটা বলবো, যে হাত কোথায় বাঁধতেছেন এটা মূল বিষয় না, নামাজ পড়েন কি না এটা মূল বিষয়। আপনি বাইতুল্লাহ যাই দেখেন কত রঙের হাত বাঁধা আছে, কেউ এখানে বাঁধতেছেন, কেউ এখানে বাঁধতেছেন, কেউ এখানে বাঁধতেছেন, কেউ ছেড়েও দিচ্ছেন, কিন্তু কোনো ঝগড়াও নাই, মারামারিও নাই, কেলাকেলিও নাই, কিছু নাই। কেউ কারণে ইহুদির দালালও বলে না, খ্রিস্টানের দালালও বলে না, কিন্তু আমরা কম এলেমের কারণে মানে খালি কলস বেশি নড়াচড়া করে, এলেম যত কম তত বেশি লাফায়। তা আমাদের এলেম কম হওয়ার কারণে আমরা এগুলো নিয়ে ঝগড়া করি, এগুলা কোনো ঝগড়ার বিষয় না, এটা ঝগড়ার কোনো বিষয় না। আপনার যে দেশে 95% মুসলমান নামাজে পড়ে না, সেই দেশে হাত কোথায় বানছে এটা মুখ্য বিষয় না। আগে ওই 95% মানুষের নামাজই বানান, ওইটাই মূল বিষয়। আর হাত যদি নাও বান্ধেন তাও নামাজের অসুবিধা নেই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে না। জোরে আমিন, আস্তে আমিন সম্পর্কে বলবেন, এটা সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে। আসলে আমিন জোরে আর আসতে না, হাদিসে জোরেও আসে নাই আসতেও আসে নাই, সশব্দে আর নিঃশব্দে। সশব্দে মানে চিৎকার করি মসজিদ পাঠায় বেলা, এটা না। আবার নিঃশব্দে মানে এমনভাবে বলা যে আমি নিজেও শুনলাম না, এরকমও না। তা আমিনটা যদি কেউ একটু সশব্দে বলে সামান্য আওয়াজ হবে, আর যদি নিঃশব্দে বলে তাও একটু আওয়াজ হবে, নিজেরটা নিজেরটা শুনবে, ফিসফিসানি একটা আওয়াজ হবে। এটাও একতলাফের মারামারি করা ঝগড়ার কোনো বিষয় না, এটাও মানে দোনোটাই হাদিসে পাওয়া যায়, আর সশব্দে বলাটাও পাওয়া যায়, নিঃশব্দে বলাটাও পাওয়া যায়। এবং এগুলো মাজহাবের ভিতরেই আছে, এক এক মাজহাবে এক একটা আছে। আচ্ছা, নবীজি গায়েব জানতেন কি না, এটা অনেক লম্বা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো গায়েব জানতেন না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সেটা জানতেন। প্রত্যেকটা হাদিস সুন্নত কিনা, প্রত্যেকটা হাদিসের আমল করা সুন্নত না। আমরা তো বলছি যে হাদিস আর সুন্নতের মধ্যে পার্থক্য হলো আমলযোগ্য মামুল এবং গাইরে মামুল, সবগুলো হাদিস। মানে আমলযোগ্যগুলো হাদিস, আমল করা লাগবে না সেগুলোও হাদিস, কিন্তু যেগুলো আমলযোগ্য সেগুলোর নাম সুন্নত। সহি জিকির কোনটা, সহি জিকিরের উপরে আমার 2 ঘন্টার খুতবা আছে, আলোচনা আছে, tafsirulquran.com এ শুনে নিবেন। সহি জিকির হলো রাহে বেলায়াতটা পড়ে নেবেন, রাহে বেলায়াত, রাহে বেলায়াতের মধ্যে জিকির নম্বর 1, জিকির নম্বর 2, জিকির নম্বর 3, এইভাবে নম্বর দিয়ে দিয়ে যেই হাত জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, যেই জিকির রাসূলের সাহাবীরা করতেন, সবগুলো জিকির এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আর সংক্ষেপে বলতে গেলে প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নতি জিকির আছে, সকাল সন্ধ্যা সুন্নতি জিকির আছে, ঘুমানোর সময় সুন্নতি জিকির আছে, তারপরে আপনার প্রত্যেকটা জায়গায় মসজিদে ঢোকার সময় জিকির আছে, বের হওয়ার সময় জিকির আছে, তার টয়লেটে ঢোকার সময় জিকির আছে, বের হওয়ার সময় জিকির আছে, এইরকম ঘরে ঢোকার সময় জিকির আছে, বের হওয়ার সময় জিকির আছে, সব জায়গায় এইভাবে জিকির আছে। জিকিরের অনেকগুলো প্রকারভেদ আছে। আরেকটা জিকির আমভাবে সব সময় চলতে থাকবে, যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এরকম অনেকগুলো জিকির আছে, এইগুলো সব সময় চলতে থাকবে। আচ্ছা, এরপরে মানাহাব্বা সুন্নতি দ্বারা কি বোঝানো হয়েছে? মানাহাব্বা সুন্নতি বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদর্শ, মানে যে অনেকে প্রশ্ন করে যে দাড়ি রাখা একসময় শুনতাম সুন্নত, এখন হুজুররা বলে ওয়াজিব, কোনটা ঠিক? তো দাড়ি রাখা সুন্নতও ঠিক, ওয়াজিবও ঠিক, ফরজও ঠিক। মানে একটা হাদিসের ভাষায় সুন্নত, আর একটা ফেখের ভাষায় সুন্নত। হাদিসের ভাষায় সুন্নত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শটাকে বলা হয় সুন্নত, আর ফেখের ভাষায় সুন্নত হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের সুন্নতটাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এভাবে ভাগ করা হয়েছে। ওই ক্যাটাগরিতে দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ হিসাবে এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সব আদর্শ সুন্নত। মানাহাব্বা সুন্নতি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগির পুরো আদর্শটাই মানাহাব্বা সুন্নতি। মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য আছে কিনা? মহিলা পুরুষের মধ্যে তো পার্থক্য অবশ্যই আছে, পার্থক্য আছে বলেই তো একটা মহিলা একটা পুরুষ। তবে ভাই যেটা জানতে চাচ্ছেন সেটা হলো নামাজে পার্থক্য আছে কিনা, সেটা উল্লেখ করেন নাই, লিখছেন যে মহিলা পুরুষের পার্থক্য আছে কিনা। তো মহিলা পুরুষের সালাতের ব্যাপারে কথা হলো, মহিলা পুরুষের সালাতের মধ্যে কিছু মাসালা মাসাইলগত পার্থক্য আছে। যেমন মহিলার সতর আর পুরুষের সতর এক না, সতর টাকা পরজ না, তো মহিলার সতর আর পুরুষের সতর কি এক নাকি? মহিলার সতর ভিন্ন, পুরুষের সতর ভিন্ন। তারপরে আর বাকি যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে পদ্ধতির পদ্ধতিটা পুরুষ আর মহিলা একই, তবে মহিলাদের শারীরিক কাঠামোটা একটু ভিন্ন ধরনের। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন নারীরা যখন সলাত আদায় করবে তখন একটু বিনয়ের সাথে সলাত আদায় করবে, মানে তাদের ভাবগুলো শরীরটা যেন প্রকাশ না পায়। পুরুষেরা যেমন খোলামেলা করবে, নারীরা এরকম খোলামেলা করবে না, নারীরা একটু শালীনতা বজায় রাখবে। আবার শালীনতা বজায় রাখার অর্থ এই নয় যে আলাদা পদ্ধতি আবিষ্কার করে নিবে, কিন্তু শালীনতা বজায় রাখতে হবে নারীরা। এজন্য নারীর শালীনতাও নষ্ট হবে না, আবার আলাদা পদ্ধতিও হবে না। পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি যে পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বলেন নাই যে আয়েশা যেমনে নামাজ পড়ে তোমরা এইভাবে পড়ো, ফাতেমা যেমনে নামাজ পড়ে এইভাবে পড়ো, এটা দেখার নাই। রাসূল বলছে আমি যেমনে পড়ি এইভাবে পড়ো, নারীকেও বলছে পুরুষকেও বলছে। সুতরাং পদ্ধতিগত পার্থক্য নাই। তবে দুই একটা জিনিস আমরা দেখি আমাদের দেশের মা বোনেরা একটু ব্যতিক্রমী পড়ে, এই ব্যতিক্রমীগুলো একটু ঠিক করার চেষ্টা করতে হবে, এগুলো একটু সংশোধন করা দরকার, কারণ দেখতে হবে যে আমার রাসূল এইভাবে আদায় করছেন কিনা। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।